হরে কৃষ্ণ। ব্যাটারি রাখা দরকার, আর চলে গেলে জয় জয় গুরু গৌরাঙ্গ গন্ধার্বধারী জীবকে জয়, অকর্মাড়া চৈতন্য মঠকে জয়, অস্মৃতীয় গুরুপাদ পদ্মনাথ লাভ অশ্বশীল ভক্তি প্রমোদ পুরী গোস্বাই পরমংস গুরুদেব কি জয়, ওম নিতলাভ অষ্টমত ভক্তি প্রজ্ঞান কেশব গোস্বাই মহারাজ জি কি জয়, ওম নিতলাভ অস্ত অভিন্ন গুরুপাদ অশ্বশীল ভক্তিরক্ষক শ্রীধর গোস্বাই মহারাজ জি কি জয়, ওম নিতলাভ অস্ত অভিন্ন গুরুপাদ পদ্ম সুশীল ভক্তি সারঙ্গ গোস্বাই মহারাজ জি কি জয়, ওম নিতলাভস্ত অভিন্ন গুরুপাদ পদ্ম সুশীল ভক্তিদ্বৈত মাধব গোস্বাই মহারাজ জি কি জয়, জয় গৌরী বেদান্ত সমিতির ভূতপূর্ব আচার্য মদীয় শিক্ষাগুরু সুশীল ভক্তি বেদান্ত বামন গোস্বাই মহারাজ জি কি জয়, ওম জয় জয় শ্রী গৌ শ্রী চৈতন্য গৌরী মঠের বর্তমান আচার্য মদীয় শিক্ষাগুরু সুশীল ভক্তিবল্লভ তীর্থ গোস্বাই মহারাজ জি কি জয়, সপার্শ্বশীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ কি জয়, পরমহংস আচার্য শিল গৌরকিশোর দাস বাবাজী মহারাজ কি জয়, গৌরী বেদান্ত বলদেব বিদ্যাও সঞ্জী কি জয়, জয় শিল বিশ্বনাথ চক্রবর্তীবাদ মহাশয় কি জয়, শিল বৃন্দাবন দাস ঠাকুর মহাশয় কি জয়, শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীজি কি, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দী, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস সগুণ সর্বস্ব বহু গিয়ে, রায় রামানন্দ সর্বদমদি অন্তরঙ্গ ভক্তবৃন্দ গিয়ে, শ্যামানন্দ বহু শ্রীনিবাস আচার্য রামচন্দ্র কবিরা নরোত্তম ঠাকুর আদি অন্তরঙ্গ ভক্তবৃন্দ গিয়ে, লোকনাথ গোস্বামী ভূগর্ভদেব গোস্বামী বক্রেশ্বরণী শিবানন্দ জগদানন্দ পণ্ডিত পুণ্ডরিক বিদানী রামাচার্য হরিদাস রূপানুগ গুরুবর্গ জয়, জয় জয় পুরুষোত্তম ধাম কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রা জি কি জয়, সুদর্শন চক্র জি কি জয়, গম্ভীর মন্দির গুন্ডিচা মন্দির জি কি জয়, হরিদাস ঠাকুর জি কি জয়, হরিদাস ঠাকুরের সমাধি মন্দির কি জয়, সিদ্ধ গোপীল কি জয়, টোটা গোপীনাথ কি জয়, ক্ষীরচরা গোপীনাথ কি জয়, নীলমাধবজি শিলা বহুপাতার আবির্ভাবশালী বর্তমান সেবারত শ্রী চৈতন্য করি মন্দির, জয় জয় সমগ্র ক্ষেত্রমণ্ডল জি কি জয়, জয় শ্রী মায়াপুর ধাম নবদ্বীপ ধাম কি জয়, গঙ্গা জি কি জয়, যমুনা জি কি জয়, সরস্বতী জি কি জয়, ভক্তি দেবী কি জয়, বিন্দে দেবী কি জয়, নিত্য রাসস্বরী শিবা সঙ্গন কি জয়, অদ্বৈত ভবন কি জয়, মুরারিগুপ্ত শিবাট কি জয়, নন্দনাচার্য ভবন, চন্দ্রশেখর আচার্য ভবন, গদাধরঙ্গ শ্রীধরঙ্গ শিবা সঙ্গ, যোগপীর শ্রীমন্দির শ্রীমন মহাপ্রভু আবির্ভাবস্থলী কি জয়, তত্ত্বস্ব সেবিত সমস্ত বিগ্রহগণ কি জয়, জয় আকর মঠ মূল মঠ কি জয়, মূল মঠে সেবিত সমস্ত বিগ্রহগণ কি জয়, নিত্য রাসস্থলে শিবা সঙ্গন কী যায় তত্ত্বস্ব সেবিত সমস্ত বিগ্রহগণ জয় ঈশ্বর দানস্ব শিল গুরুপাদ পদ্মের মূল সমাধি মন্দির কী যায় জয় শিল গুরুপাদ পদ্ম প্রতিষ্ঠিত শ্রী গোপীনাথ গৌরীয়মঠ তত্ত্বস্ব সেবিত শ্রী শ্রী রাধা গোপীনাথ গৌরগদর গুণী সিংহ লক্ষ্মী সিংহ জগন্নাথ জি কী যায় জয় জয় গোদ্রুম কানুন কী যায় জয় জয় গোদ্রুমস্থ শ্রী সুরভি কুঞ্জজি কী জয় সুরভি দেবী কী যায় ইন্দ মহারাজ কী যায় জয় জয় গোদ্রুমস্থ শ্রী সানন্দ সুগদা কুঞ্জজি শ্রী শ্রী সানন্দ সুগদা কুঞ্জ শিল সচ্চিদানন্দ ভক্তিময় ঠাকুর প্রতিষ্ঠিত গৌরগদর বিগ্রহ কী যায় জয় শিল সচ্চিদানন্দ ভক্তিময় ঠাকুরের পুষ্প সমাধি মন্দির কী যায় শিল ঠাকুরের ভজন কুটির কী যায় শিল গৌর কিশোর দাস বাবাজি মহারাজের ভজন কুটির কী যায় শিল কৃষ্ণদাস বাবাজি মহারাজের পুষ্প সমাধি জয় শ্রী নন্দীশ্বর মহাদেবজি জয় জয় হরিহর ক্ষেত্র কী হরিহর ভগবান কী যায় জয় সুবর্ণ বিহার ক্ষেত্র সুবর্ণ সেন রাজা সুবর্ণ বিহারী হরি কী যায় জয় জয় সর্ববিঘ্ন বিনাশনকারী ভক্তবিঘ্ন বিনাশনকারী শ্রী শ্রী নৃসিংহদেব ভগবান কী যায় প্রহ্লাদ মহারাজ কী যায় সপাশ শ্রী নৃসিংহদেব কী যায় জয় জয় হংসবাহন ভগবান হংসবাহন ঠাকুর কী যায় জয় সমগ্র নবদ্বীপ ধাম কী যায় সমগ্র গৌরমণ্ডল কী যায় জয় দ্বাদশ বনাত্মক শ্রী বৃন্দাবন ধাম কী যায় শ্যামকুণ্ড রাধাকুণ্ড গিরিরাজ গোবর্ধন জি কী নন্দগাঁও জর্বরসানা কী যায় নয়ন সর্ব প্রেম সর্ব মান সর্ব পাবন সর্ব কুসুম সর্ব চন্দ্র সর্ব গোবিন্দকুণ্ড মানসী গঙ্গা জি কী যায় দানঘাটি জি কী দানঘাটি জি কী হরিদেবজি মহারাজ জি গোপেশ্বর মহাদেব ভূতেশ্বর মহাদেব সকালেশ্বর মহাদেব নন্দেশ্বর মহাদেব কামেশ্বর মহাদেব মনকামাজি কী দাওজি মহারাজ রাধা গোবিন্দ গৌর নিত্যানন্দজি গৌর নিত্যানন্দজি কী যায় অনন্তগিরি বৈষ্ণব বৃন্দ কী জয় জয় রাসস্থলী কী যায় বংশীবট কী ধীর স্বামী কী যায় বস্তন ঘাট কী যায় অনন্তগিরি বৈষ্ণব বৃন্দ কী যায় জয় জয় পুরুষোত্তম ভগবান কী যায় পুরুষোত্তম ব্রত পালন করে ভক্তবৃন্দ কী যায় জয় শ্রী রাধা গোবিন্দ জয় শ্রী রাধা গোবিন্দ রাধা গোপীনাথ শ্রী রাধা মদনমোহনজি কী রাধা রাসবিহারী রাধা গোকুলানন্দ রাধা রসিকলাল রাধা রমণ রাধা বল্লভ জয় জয় শ্রী রাধা দামোদরজি কী যায় রাধা শ্যামসুন্দরজি কী যায় জয় জয় শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ কী যায় তো শোভন কীর্তন করে ভক্তবৃন্দ কী সমগ্র ব্রজমণ্ডল জি কী যায় জয় জয় অনন্ত করি বৈষ্ণববৃন্দ কী যায় জয় জয় গৌরী শঙ্করজি গণপতি মহারাজ জি কী যায় বৃন্দাদেবী কী যায় গঙ্গা যমুনা সরস্বতী জি কী যায় জয় জয় অনন্ত করি বৈষ্ণব জি কী জয় জয় পূজনীয় উপস্থিত বৈষ্ণববৃন্দ সত্যিমণ্ডলী মাতৃমণ্ডলী জি কী যায় অনন্ত করি বৈষ্ণববৃন্দ হরিনাম সংকীর্তন কী যায় হরিনাম প্রভু কী যায় গৌর প্রেমানন্দে হরি হরি বল বন্দে গুরুপদ্বন্দ্বম ভক্তবৃন্দ সমন্বিতম শ্রীচৈতন্য প্রভু বন্দে নিত্যানন্দ সহোদিতম শ্রীনন্দনন্দন বন্দে রাধিকা চরণদ্বয়ম গোপীজন সমায়ুতম বৃন্দাবন মনোহর বাঞ্ছাকল্পতরুয়শ্চ কৃপা সিন্ধু বিবচ পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তগিরিম যত কৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম বৃন্দাবি তুলসীদেব বৈ পিয়া বৈকেশ্বরশ্চ কৃষ্ণভক্তিপদে দেবী সত্যবত্যয়ী নমো নমঃ নারায়ণ নমস্কৃত নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়ো মুদীরিয়ে সংকীর্তনে কৃষ্ণ কথোপদেশে গৌরীপত্রস্য প্রকাশনে চ সদানুরক্ত গুরুভক্তিযুক্ত ভক্তি প্রমোদাক্ষ জগদ্ধরণ্য ধৈর্যম সদা পরিভবগ্নমভীষ্টদোহম তীর্থাস্পদম শিববিরিঞ্চিনুতম শরণ্যম বেতাতিহম পনতপালভবদ্বিপূতম বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম ত্যক্তা দুস্তজ্জ সুরীপ্সিতরজ্জলক্ষ্যম ধর্মীষ্টার্জবচসা জদগাদরণ্যম মায়ামেঘদৈতপ্সিতম মধাবদ বন্দে মহাপুরুষতে চরণারবিন্দম যৎপাদপল্লবনখচন্দমনিচ্ছটায় বিস্ফুজিত কিমপি গপবধূ স্বদর্শি পূর্ণানুরাগরসাগর সারমূর্তি সারাধিকাময়ী কদা কৃপাং করোতি শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবসাধি গৌরভক্তবৃন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রীঅদ্বৈত গদাধর শিবসাধি গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে আজান লম্বিত ভুজৌ কনকাবদাত সংগীতনৈকবিতরু কমলায়তাক্ষ ভীষাম্বরো দ্বিজবরো যুগধর্মপালো বন্দে জগৎপ্রিয়করু করুণাবতারো হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম রাম হরে নমামি গঙ্গে তব পাদ পঙ্কজম সুরাসুরৈর্বন্দিত দীপরূপম মুক্তিং চ মুক্তিং চ দদাসি নিত্যম ভাবানুরূপেণ সদা নরানাম গঙ্গাতরঙ্গ রমণীয় জটাকলাপম গৌরী নিরন্তর বিভূষী তবাম ভাগম নারায়ণ প্রিয়মনঙ্গ মদাপহারম বরানসিপুরপতি ভজবীশনাথম বাগীসজস্বদনে লক্ষ্মীর্যস্বচ বক্ষসি যস্যাস্তি হৃদয় সম্বিত ত্বম নৃসিংহমহম ভজে হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে হরে রাম হরে রাম রাম রাম হরে হরে ক্ষীরম যথা দধি বিকার বিশেষ যোগা সঞ্জায়তে নহি ততঃ পৃথকস্তি হেতু যা সম্ভুতাম উপৈতি কারয়া গোবিন্দমাদিপুরুষম তমহম ভজামি ক্ষীরম যথা দধি বিকার বিশেষ যোগা সঞ্জায়তে নহি ততঃ পৃথগস্তি হেতু যা সম্ভূতাম সমপৈতি কারয়াত গোবিন্দমাদি পুরুষম তমহম ভজামি। শিশিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর প্রভুপাদ জানিয়েছেন যে আমাদের এই দেহটা পতন হলে, এ দেহটা চলে গেলে এরপরে আমাদের কি গতি হবে, আমরা কোথায় যাব, কি অবস্থায় থাকব, এই সম্বন্ধে একটা পরিষ্কার একটা ধারণা হওয়া দরকার। মানুষগুলো এতই মূর্খ, এসব সম্বন্ধে কোনো চেতনাই তাদের নাই। আমাদের এই শরীর চিরকাল থাকবে না, কিছুদিন পরে এ শরীরের পতন হবে, তারপর আমরা কোথায় যাব, কি করব, কি অবস্থায় থাকব, এই সম্বন্ধে একটা ক্লিয়ার কনসেপশন জীবের একটা না থাকা পর্যন্ত বাস্তবিক ভীতি, যেটাকে ভয় বলে, সেটা নিবৃত্তি হওয়া সম্ভব নয়। আমাদের চরম মঙ্গল বিধানের জন্য শ্রীমৎ ভাগবতী মহাপুরাণ নিত্য জগৎ থেকে এ জগতে উদয় হয়েছেন। আমাদের চরম মঙ্গল বিধানের জন্য ভগবানের বিভিন্ন রকম অবতারাবলী, বিভিন্ন সাধুগুরু বৈষ্ণবগণ, বাস্তবিক যারা জগতের মঙ্গলের জন্য সর্বদাই চোখের জল ফেলছেন, তার বা সর্বদাই সচেষ্ট রয়েছেন যে কোনো না কোনোভাবে যদি জীবগুলোর মঙ্গল না করা যায় তাহলে তাদের গতি অত্যন্ত খারাপ। আলোচনা প্রসঙ্গে আমরা শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ থেকে পরম মঙ্গলময় শ্রী শ্রী শঙ্করজী ভগবান দেবাদিদেব মহেশ্বর তার অপূর্ব পবিত্র চরিত্র সম্বন্ধে আলোচনা করছিলাম। শঙ্করজী ভগবান তার তত্ত্ব সম্বন্ধে অনেকেরই কোনো ধারণা নাই, তারা জানেন না ইনি কে। অনেকেই পূজা করেন, যত্রতত্র শিবলিঙ্গ স্থাপন করে দেন, সেখানে কোনো বৈষ্ণব বা ব্রাহ্মণ, শুদ্ধ ব্রাহ্মণ, ভগবানের প্রতি যার ভালোবাসা আছে, ভক্তি আছে, সেরকম ব্রাহ্মণ এবং বৈষ্ণব দ্বারা প্রতিষ্ঠিত শিবলিঙ্গ অবশ্যই পূজনীয়, পুজো করা উচিত। যেখানে ব্রাহ্মণ বৈষ্ণবের দ্বারা, শুদ্ধ ব্রাহ্মণ শুদ্ধ বৈষ্ণব অর্থাৎ যাদের হৃদয়ে পরাৎপর অখিলেশ্বর ভগবানের জন্য তীব্র ভালোবাসা বিদ্যমান রয়েছে, যারা কেবল বিষয়েতে নিমজ্জমান রয়েছেন, সাধুবেশে রয়েছেন, তাদের কথা বলা হচ্ছে না। শ্রীল রামানুজাচার্য বলেছেন যেসব শিবলিঙ্গ শুদ্ধ ব্রাহ্মণ বৈষ্ণবের দ্বারা প্রতিষ্ঠিত হয় সেই সব স্থানেতে অবশ্যই পূজা করা দরকার। শ্রীমন মহাপ্রভু সাক্ষাৎ পরাৎপর অখিলেশ্বর, তার উপরে আর কেউ নেই, যাকে বলা হয় স্বয়ংরূপ ভগবান। তিনি ভাগবতের প্রথম স্কন্ধের প্রথম শ্লোকের ব্যাখ্যায় বলা হয়েছিল যিনি পরম ঈশ্বর সচ্চিদানন্দ বিগ্রহ কৃষ্ণ, তার সম্বন্ধে আগেই আমি এসব ব্যাখ্যা করেছিলাম। ইয়ন্মাদস্য ইয়তোন্মেয়াদ ইতরাশ্চার্থে সুসবিজ্ঞ সরাড, যিনি সবিজ্ঞ এবং সরাট, যার ওপরে আর কেউ নেই, তিনি আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য প্রতিদিন শঙ্কর ভগবানের দণ্ডবত করবার জন্য তিনি যেতেন কাশী বিশ্বনাথে। কাশী বিশ্বনাথকে দণ্ডবত করার জন্য যেতেন। আমরা শ্রীমান মহাপ্রভুর চরিত্র, স্বভাব, আদর্শ, সিদ্ধান্ত যদি জীবনে সম্যকরূপে গ্রহণ না করতে পারি, তাহলে ভগবত প্রাপ্তি সম্ভব হবে না। গৌড়ীয় দর্শন বিচারে দক্ষিণ ভারতে পরিভ্রমণকালে শ্রীমান মহাপ্রভু যে যে স্থানে পৌঁছেছিলেন, সেখানে রামেশ্বরম থেকে আরম্ভ করে যত যে যে জায়গায় শঙ্কর ভগবানের মূর্তি ছিল, এমনকি মলয় পর্বতে তিনি গোপনে চলে গেছিলেন, যেখানে শঙ্কর এবং পার্বতী ব্রাহ্মণ ব্রাহ্মণী রূপে সেই পাহাড়েতে বসবাস করছিলেন, ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর রূপ ধারণ করে শঙ্কর ভগবান সেই মলয় পর্বতে অবস্থান করছিলেন। শ্রী চৈতন্য চরিতামৃতে এই সব গোপন কথা উত্থিত আছে। শ্রীমান মহাপ্রভু ভক্ত শ্রেষ্ঠ বৈষ্ণবানাম যথাসম্ভু তাকে আদর করবার জন্য সেই মলয় পর্বতে গেছিলেন, সেখানে গিয়ে সেই শঙ্করকে আলিঙ্গন করেছিলেন। সে ব্রাহ্মণ পার্বতী মা অন্নপূর্ণা তাকে প্রসাদ দিয়েছিলেন ভোজন করবার জন্য, মহাপ্রভু সেগুলো স্বীকার করেছিলেন। এই সব তত্ত্ব সিদ্ধান্ত থেকে আমরা এই বিচারে উপনীত হতে পারি যে ভক্তি জগতে বৈষ্ণবানাম যথাসম্ভু তার ভালোবাসা তাকে আদর না করলে পরে ভক্তিরাজ্যের বিষয় অত্যন্ত জটিল, সমস্যার সমাধান সম্ভব না। যদিও আমি কালকে আলোচনা করেছিলাম শঙ্কর তত্ত্ব বাইরের দৃষ্টিতে অত্যন্ত জটিল, শঙ্কর তত্ত্বের আলোচনা যদি সম্যকরূপে বুঝতে হয় অন্য সময় আলোচনা করতে হবে, গভীর তত্ত্ব সিদ্ধান্ত এইসব আলোচনা করতে হবে, তখন বোঝা যাবে যে জড়জগতের লোকগুলোকে বহির্মুখ পাষণ্ড ব্যক্তিগণকে বঞ্চনা করবার জন্য ভগবান এক বহির্মুখ রূপ ধারণ করেছেন, পাষণ্ড তিলক, বাঘের ছাল এবং বিভিন্ন রকম শ্মশানে ছাই ভস্য ইত্যাদি এইসব তিনি গায়ে লেপন করেন। জগতের লোক বলে শঙ্কর ভগবান তিনি গাঁজা, চরস, ভাঙ, সিদ্ধি এসব খান, কীগুলো সব সমস্ত মিথ্যে কথা, এগুলো কোনোটাই ঠিক নয়, কেউ জানে না। এগুলো জগৎকে বঞ্চনা করবার জন্য তমগুণী ব্যক্তি, রজগুণী ব্যক্তি, পাষণ্ড ব্যক্তিদেরকে বঞ্চিত করার জন্য হরিভজন থেকে অন্যদিকে চলে যায়, তাদেরকে তিনি কৃপা করবেন না বলে জড়জগতের এই সমস্ত বস্তুগুলো দিয়ে তাদেরকে বঞ্চনা করেন। আমাদের শাস্ত্রে বিচার আছে, শঙ্কর ভগবানের কাছে যাকে যার নাম হলো আশুতোষ, অল্পতেই সন্তুষ্ট, মাথায় এক বিন্দু বৃষ্টির জল বেলপাতার ওপর লেগেছিল, হঠাৎ সেখান থেকে নিচে পড়েছে, কে ফেললো আমার মাথায় বেলপাতা গঙ্গা জল, আশীর্বাদ করে দিলেন। আশুতোষ অত্যন্ত শীঘ্র সন্তুষ্ট হন। কিন্তু এতগুলো কথা আমি ব্যয় করলাম এই কারণে যেন দয়াল ভগবান শঙ্কর সম্বন্ধে আপনাদের কোনো ভুল ধারণা না হয়। সঙ্গে সঙ্গে অ্যাট এ টাইম আমি আপনাদের সাবধান করে দিতে চাই এই কারণে যে আপনারা যেন মনে করবেন না কৃষ্ণ ভগবান একটা আলাদা ঈশ্বর, রাম একটা আলাদা ঈশ্বর, আবার শঙ্কর একটা আলাদা একটা আলাদা একটা নতুন ঈশ্বর, এরকম ধারণা যেন করবেন না। কারণ হলো পরম ঈশ্বর তত্ত্ব একজনই, পরম ঈশ্বর তত্ত্ব দুজন নয়। সেটা আমাদের বেদ, বেদান্ত, পুরাণ আদি সমস্ত অথেন্টিক যত শাস্ত্র, সমস্ত শাস্ত্রের বিচারে তারা একই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে একমাত্র ঈশ্বরঃ পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণকার। যদি আমরা কোরআন আদি অন্বেষণ করি, সেখানেও একই আল্লাহর কথা বলা রয়েছে, আল্লাহ বহু নয়। আল্লাহ স্বরূপ সম্বন্ধেও বলা রয়েছিল কোরআনে, মহাপ্রভু কাজীকে দেখিয়েছেন। বর্তমানে এসব কথা কাউর কানে ঢুকছে না, তারা শাস্ত্রকে, তাদের ধর্মীয় যারা আছেন নেতা বড় বড়, তাদেরকে অকেজো অপদার্থ প্রমাণ করে তারা নিজেদের মতো চলছেন। মুসলিম ধর্মেতে বিন্দুমাত্র হিংসা একেবারেই নিষেধ, বিন্দুমাত্র, একটা মশাকে পর্যন্ত মারা নিষেধ মুসলিম ধর্মে। বড় বড় ইমাম সাহেব যারা বড় বড় আছেন তারা বলছেন, মহারাজ আমরা এসব অনুমোদন ওরা কোথা থেকে পায় ওরাই জানে। অত্যন্ত দুঃখের সঙ্গে তারা সবাইকে নিবেদন করেন যে আপনারা এই ধরনের হত্যাকার্য করবেন না, আপনাদের জবাব দিতে হবে ওপরে আল্লাহর কাছে। তো আল্লাহ তিনিও এক, খ্রিস্টান ধর্মে যদি যায় সেখানেও গড এক, দুই নয়। সেখানে আমরা বহু ঈশ্বরের কল্পনা করতে পারি না। অনেকে এ নিয়ে সমালোচনা শুরু করতে পারেন যে বেদ বিহিত বিচার অনুযায়ী আমরা দেখে বহু ঈশ্বর দেখতে পাই। বলা হ্যাঁ, এদের ঈশিতা অর্থাৎ ক্ষমতা ভগবান দিয়েছেন, ঈশ্বর একজনই পরম ঈশ্বর, এদেরকে ক্ষমতা দিয়েছেন। ভগ মানে হচ্ছে ক্ষমতা, ঈশিতা, বসিতা ইত্যাদি যোগের যে সিদ্ধি, এর মধ্যে একটা একটা করে ঈশিতা, বসিতা, প্রকাম, কাম, এগুলো সব যোগের সিদ্ধি। আধিকারিক দেবতাগণ যারা স্বর্গেতে আছেন তাদের বিভিন্ন কার্যের দায়িত্ব দেওয়া রয়েছে, ভগবান তাদের এক একজনকে এক একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন। চন্দ্রমা ঔষধি দান করবে, চন্দ্রমা ঔষধি দান করবে এই জগতে। চন্দ্রমা না হলে আমরা অমৃত পাব না, অর্থাৎ যেসব লতা পাতা ঔষধি হয় আমরা পাব না। সূর্যদেব তিনি রয়েছেন, তিনি ভগবানের বৈভব গীতাতে বলা রয়েছে। সূর্য না হলে জগতের কোনো কিছু সম্ভব হবে না, আলো বিতরণ করছেন। পবনদেব বায়ু, বাউ বায়ু এই দিক থেকে ওদিকে বিভিন্ন রকমভাবে প্রবাহিত করছেন। বরুণদেব জলের অধিষ্ঠাত্রী দেবতা হিসাবে কাজ করছেন। ইন্দ্রদেব স্বর্গের রাজ্যকে সামলাবার চেষ্টা করছে। এইভাবে বিভিন্ন ক্যাবিনেট ভাগ করা আছে, যে সমস্ত দেবতাগণকে যেসব অধিকার দান করা আছে তার সঙ্গে ভগবান তাদেরকে ক্ষমতা দিয়ে রেখেছেন। যদি তোমাদের কাছে কেউ কেউ চায় ভক্তি ভরে, তোমরা তা দিতে পারো, আমি তোমাদের সেই পাওয়ারটা দিয়ে রাখলাম। সেই ক্ষমতা অনুযায়ী এই সব দেবতাগণ আমাদেরকে বিভিন্ন রকমের, এই সব দেবতাগণ ভগবানের কৃপাতেই, এই সব দেবতাগণ ভগবানের কৃপাতেই আমাদের বিভিন্ন রকম প্রার্থনার বস্তুগুলোকে পূরণ করে থাকেন। ভগবান গীতাতে পরিষ্কার জানিয়েছেন যারা এই সব আলাদা আলাদা দেবদেবীর পূজা করে জীবনযাপন করবেন তারা সমস্ত অবিধিপূর্বক পূজা করছেন। পূজাটা সবই যাই কিছু করছে সবই আমারই পূজা, যেহেতু তারা যাজনা করছেন, ভজন করছেন অবিধিপূর্বকম, তারা বিধিপূর্বক পূজা করছে না। বিধিপূর্বক পূজার কথাটা আমি আগে শ্রীমদ্ ভাগবতী মহাপুরাণ আলোচনা প্রসঙ্গে আপনাদেরকে জানিয়েছিলাম প্রথম স্কন্ধে দ্বিতীয় স্কন্ধের আলোচনা প্রসঙ্গে। অকাম সর্বকাম বা মোক্ষকাম উদারধি তীব্রেণ ভক্তিযোগেন যজেত পুরুষম পরম। এটা হচ্ছে দ্যাট এটাকে বলা হচ্ছে বাস্তবিক পথ। ভগবান বলছেন আমাকেই অর্চন করা উচিত। যাক, বিভিন্ন দেব দেবতার পূজা করছে কিন্তু তারা আমাকেই করছে প্রকারান্তরে, কারণ ওরা অবিধিপূর্বক পূজা করছে। এটা বিধি নয়, এটা রুলস নয়, শাস্ত্রের এটা বিচার নয়, তথাপি তারা করছে, ঠিক আছে। কিন্তু সমস্ত পূজা আমার চরণে না দেওয়া পর্যন্ত কোনো শান্তি লাভ করে না। এমনকি শিলে সুখদেব গোস্বামীর আমরা যে বন্দনা তাতেও আলোচনা করেছি, বিনা ন যদর্পণম, যার চরণে অর্পণ না করলে কখনোই তার কোনো মূল্য নাই। নৈষ্কর্মম অপি অচ্যুতভাব বর্জিতম ন সবতে জ্ঞানমলম নিরঞ্জনম। অচ্যুতভাব বর্জিত যদি কোনো কিছু হয়, আপনার যদি অচ্যুতের চরণে সাবমিশন না থাকে, সমস্ত কিছু জীবনে যা কিছু আছে বিচার করে দেখবেন কোনোটাই আপনার নয়। যে শরীরটাকে নিয়ে আপনি বলছেন এটা আমার শরীর, এটাও আপনার নয়। যদি আপনার হতো তাহলে সকালবেলা আপনার শরীরটা ভালো থাকে, দুপুরবেলা আপনি বিছনায় পড়ে যান, একটা ২৪ ঘন্টার মধ্যে আপনার ৩৬ রকম অবস্থা হয় শরীরের। একটা ২৪ ঘন্টা, তার মধ্যে ৩৬ রকম অবস্থা হয় আপনার শরীরে। কিন্তু মানুষ এতই মূর্খ, সে বিচার করে না। যেটাকে আমার বলছি, আমার হলে আমার কথা শুনবে, আমার কথা তো শোনে না শরীরটা। তার মানে হলো এই শরীরটা আউট অফ মাই কন্ট্রোল, আমার শরীরের বাইরে। এই শরীরটা আমার নয়, এই শরীরটা যখন আমার কর্মফল শেষ হবে আমার শরীর ছাড়তে হবে। আমি শত চেষ্টা করলেও হবে না। যদি বলে যমরাজ একটু দাঁড়িয়ে যাও, আমার একটু মেয়েটার বিয়ে দেওয়ার দেরি আছে, একটু দাঁড়াও ৭ দিন অপেক্ষা করো, বলো শুনবে না। এই মূর্খ মানুষগুলো সমস্ত সময় নষ্ট করছে, কোটি কোটি মানুষ, তারা জানতে পারছে না তোরা কাজে ব্যস্ত রয়েছে। যে মুহূর্তে জম টানবে সে মুহূর্তে চলে যেতে হবে, যে মুহূর্তে টানবে সে মুহূর্তে চলে যাবে, কোনো কথা শুনবে না, কোনো কথা হবে না। কাজেই অন্য অন্য দেব দেবতাকে পূজা যদি কেউ করতে চায়, তাহলে তিনি যে ভগবানেরই বৈভব, ভগবানের ভগবান ভগবানের কৃপাতে তেরা দায়িত্ব নিয়েছেন, এইভাবে কেউ যদি করতে চায় কিছু করতে পারে, কিন্তু তাও নিষেধ, না করলেই ভালো। কিন্তু শঙ্কর ভগবান আদি যেসব দেবতার কেউ কেউ পুজো করবেন, সেই সব আধিকারিক দেবতাগুলোকে ভগবানের থেকে আলাদা দেবতা, আলাদা ঈশ্বর কল্পনা করার কোনো কথা শাস্ত্রেতে বলা নেই। যখনই কেউ আলাদা ঈশ্বর কল্পনা করছে, ইনি একটা আলাদা ঈশ্বর, আমি শঙ্করকেও ভজনা করতে পারি, অথচ কৃষ্ণকেও, যে কোনো একটা করলেই হলো, এগুলো মায়াবাদী বিচার। আমি দেবীকেও ভজনা করতে পারি, আবার দেবীকে ভজনা করতে পারি, অথচ কৃষ্ণকেও করতে পারি, যে কোনো একটা করলেই হলো, এগুলো মায়াবাদের বিচার। বাস্তবিক পক্ষে কথাগুলো ঠিক নয়। আমি ওই জন্য প্রথমেই যে শ্লোক দিয়ে শুরু করেছিলাম সেটার ব্যাখ্যা করে তাড়াতাড়ি আমি অগ্রসর হব। সেখানে বলেছিলাম ক্ষীরম যথা দধি বিকার বিশেষ যোগাৎ সঞ্জায়তে নহি ততহ পৃথকস্তি হেতু য সম্মতম অপি সমপৈতি কার্যাৎ গোবিন্দমাদি পুরুষম তমহম বজামি। ব্রহ্মসংহিতার এই প্রামাণিক শ্লোক, ব্রহ্মসংহিতা হচ্ছে অথেন্টিক, ব্রহ্মা নিজে সেগুলো বলেছেন। শ্লোকটার অর্থ হল এই ক্ষীরম যথা দধি বিকার বিশেষ যোগা, অর্থাৎ যেমন দুধ, ক্ষীর দুধ যেমন দইয়ের সঙ্গে একটু মিশিয়ে দিলে, ঘেঁটে রেখে দিলে কিছুক্ষণ পরে, ২৪ ঘন্টা বা ১২ ঘন্টা পরে যখন দই হয়ে গেছে, ঠিক সেরকম ব্রহ্মসংহিতা প্রমাণ দিচ্ছেন ক্ষীরম যথা দধি বিকার বিশেষ যোগাত সঞ্জায়তে নহি ততহ পৃথকস্থ হেতু। এর মধ্যে আলাদা কোনো কোনো উদ্দেশ্য নেই, কোনো কোনো কিছু ব্যাপার নেই এর মধ্যে। কেবল দুধকে দইয়ের কিঞ্চিত সংযোগ করে দিলে, তারপরেতে রেখে দিলে সেটা সমগ্রটাই দুধ থেকে দইয়ে পরিণত হয়ে যায়। তার মধ্যে ছোট ছোট একজন কীড়া আছে, ওটাকে এনজাইম বলা হয়, পোকা দেখা যায় না চোখে, ওই জন্য একাদশীর দিকে দুই দই খাওয়া উচিত নয়। দইয়ের মধ্যে চোখে না দেখতে পেলেও ওর মধ্যে পোকা থাকে, খুব সূক্ষ্ম এনজাইম, যার জন্যই একাদশীর দিকে না খাওয়া ভালো। আবার দুধের কথা আমি বলেছিলাম, এসব অনেক কথা। তাহলে দুধ যেমন দইয়ের সংযোগে সম্পূর্ণরূপে দইয়ে পরিণত হয়ে যায় দুধটা, আর যদি আমি ইচ্ছা করি আবার এই দইটাকে আবার দুধে পরিণত করব, সম্ভব হবে কি? যদি কারোর ইচ্ছে হয় আমি এত দুধকে আমি দইয়ে পরিণত করেছি, আমি এক্ষুনি একটু দুধের দরকার, কী করি, আবার এই দইটাকে দইটাকে দুধে পরিণত করতে পারবে কি? পারবে না, হবে না। ঠিক এই প্রমাণটা উল্লেখ করেছেন কে? ব্রহ্মসংহিতা ব্রহ্মা বলছেন, যেমন দুধকে এই বিকারের দ্বারা দ্বয়েতে পরিণত করা হলো, সেরকম ভগবান পরাত্পর অখিলেশ্বর বিভিন্ন কার্যকে পরিচালনা করবার জন্য এই কখনো ব্রহ্মার রূপ, কখনো শঙ্করের রূপ ধারণ করেন। কিন্তু শঙ্করকে যদি বলা হয় তুমি ঈশ্বর হয়ে যাও, হবে না। শঙ্করকে যদি তুমি ঈশ্বরের রূপ দেখাও, বলে হবে না, এরা হবে না। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ এই গুপ্তরূপে এগুলো সব করে থাকেন, এছাড়া অন্য কিছু কারণ নাই। সেই জন্য হয়তো আপনারা বলবেন ভগবান হচ্ছে ভুবনদ্রুম, ভগবানকে বলা হয় ভুবনদ্রুম, কেন? এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডে যত সৃষ্টি দেখা যাচ্ছে, গাছ, গাছের যেমন শাখা পোশাখা এসব বেরিয়ে যায় পাতাম, সেরকম এই ভগবানকে বলা হয় ভুবনদ্রুমায়। দণ্ডবোধ আসবে আমাদের বিভিন্ন সময়, ভগবানকে দণ্ডবোধকে হে ভুবনদ্রুমায় মানে হে ভুবনদ্রুম মানুষের গাছ, বিশ্বরূপে পরিণত প্রাপ্ত হয়েছে ভগবান না, ভগবানের ভগবানের ইচ্ছাতেই, ভগবানের শক্তির দ্বারাই এই সব জগৎ প্রকটিত হয়েছে। শক্তি আর ভগবানকে আলাদা রূপে বিচার করলে অপরাধ হয়, ওই জন্য বেদান্ত সূত্রে পরিষ্কার বলা রয়েছে যে শক্তি শক্তি মতর অভেদ, শক্তি আর শক্তিমানকে কখনো আলাদাভাবে বিচার করবার কথা বলা নাই, শক্তি শক্তি মতর অভেদ। বেদান্ত সূত্রের এই বিচার অনুযায়ী আমরা কখনোই ভগবানকে ভগবানের শক্তি থেকে আলাদা করব না, আবার শক্তিকে ভগবান থেকে কেটে আলাদা করব না, যদি করে সেটা অপরাধ হয়। কারণ শক্তিটা যার, কোনো মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে, শক্তিটা তার, যে শক্তি প্রকাশ করবে তবে দেখতে পাবো, শক্তি যদি না প্রকাশ করে চুপচাপ বসে থাকে শক্তির প্রমাণটা পাবো না। শক্তির প্রমাণটা তখন পাওয়া যায় যখন ভগবান প্রকাশ করে, ভগবান যখন নির্লিপ্তভাবে সমস্ত শক্তিকে অন্তর্নিহিত করে অবরুদ্ধ সমস্ত ভগ, যেটা আমি আগে অনেকবার দ্বেষ বিবেকবার আলোচনা করেছি, জয় জয় যা জয়াম জিত দোষ গীবিত গুণা তমসি যদাত্মনা সমবরুদ্ধ সমস্ত ভগ, এইসব আলোচনা করেছিলাম। সমস্ত ভগ শক্তিকে নিজের মধ্যে অবরুদ্ধ করে ভগবান যখন নির্লিপ্তভাবে শয়ন করেন, তখন যেহেতু ভগবানের শক্তির কোনো প্রকাশ হচ্ছে না, সেহেতু সৃষ্টির আমি কিছু দেখতে পাচ্ছি না, শক্তির সঙ্গে ভগবানের বিলাসটাকেই সে বিভিন্ন রকম প্রকাশ হয়। সেটা অন্যায়ভাবে হতে পারে, সেটা ব্যতিরেকভাবে হতে পারে। অন্যায়ভাবে হলে আমরা চিন্ময় জগতের ভগবানের লীলা আস্বাদন করি, ব্যতিরেকভাবে হলে এই জড়জগতের যা লীলা, প্রপঞ্চ জগৎ নির্মাণ, জীবগণ জন্মগ্রহণ করছে মরছে, এইভাবে শক্তি যখন প্রকাশ করবেন না অবরুদ্ধ করে রেখে দিয়েছেন, তখন সৃষ্টির কোনো কিছুই নেই, সেই সময় সময় বলেও কোনো কিছু নেই, সময়কেও আটকে রেখেছেন। শক্তিমানের শক্তি হয়, সেই জন্য শক্তিমানের থেকে শক্তিকে আলাদা করবার কোনো বিধানের কথা বলা নেই। যে সমস্ত অবতারা বলি ভগবানের আছেন, তারা সব ভগবানের, অসব অনেক কথা, এসব স্বয়ংরূপ ভগবান শ্রীকৃষ্ণ, তার থেকে প্রথম প্রকাশ বলরাম, তার গোলক বৃন্দাবনেতে চতুর্ভুহ আছে, বাসুদেব শঙ্করসন প্রদ্যুন্ন অনিরুদ্ধ গোলক বৃন্দাবনে, যাকে আপনারা বলরাম বলছেন, কৃষ্ণের সঙ্গে একসঙ্গে থাকে, খেলাধুলা করে, তিনি হচ্ছেন মূল শঙ্করসন। তারই চতুর্গ্রহ বিস্তার হল যেখানে চারিদিকে সে বলছেন গোলকের চারিদিকে তিনি শ্বেতদ্বীপ, শ্বেতদ্বীপের অন্তঃকরণে বৃন্দাবন ধাম যে পাঁপড়ি, যে পদ্মফুলের যে পাঁপড়ি, তার ভেতরে রাধা গোবিন্দের বিলাস হচ্ছে, আর যেটাকে গোলক বৃন্দাবন বলা হয় তার ঠিক আউটসাইড দেখে যে পাতা পাঁপড়ি, পদ্মফুলের ঠিক বাইরে যে এটাকে বলা হয় শ্বেতদ্বীপ, এই টোটালটাই, এর মধ্যে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর নিত্য বিলাস, অর্থাৎ গৌরাঙ্গ লীলাও নিত্য আর রাধা গোবিন্দের লীলাও বৃন্দাবনের নিত্য। যেখানে গৌরাঙ্গ মহাপ্রভুর লীলা হয় ওটাকে বলা হয় গুপ্ত বৃন্দাবন, আর ওটাকে বলা হয় প্রকাশিত বৃন্দাবন। সেখানে চতুর্দিকে চতুর্ভুহ আছেন পাহারা, সেই চতুর্ভুহ থেকে সেখানে যে শঙ্করসন, তার থেকে আবার একটা চতুর্ভুহ বৈকুণ্ঠ জগতে প্রকাশ হয়েছে, সেখানেও আবার শঙ্করসন প্রদ্যুন্ন অনিরুদ্ধ এইসব সবই রয়েছে, বাসুদেব সবই রয়েছে। সেখানে যে শঙ্করসন আছেন আবার সেখান থেকে আবার চলে আসছেন, সেখান থেকে কী হয়, তিনি আবার সৃষ্টির জন্য তিন রকম রূপ ধারণ করেন, বহু রূপ আছে, তার মধ্যে তিন হচ্ছে সৃষ্টির প্রধানে, কারণ নবসাই, গর্ভদ গোসাই আর ক্ষেরদ গোসাই, এসব কথা আমি আর যাব না। এগুলো বললাম এই কারণে যে এরা ভগবানেরই সব কলা বা প্রকাশ অংশ এরা, কিন্তু দেবতাগণ যারা রয়েছেন তাদের মধ্যে বিভিন্ন রকম সময়ে বিভিন্ন রকম প্রকাশ, গুণাবতার, শঙ্কর ভগবান হচ্ছে ভগবানের গুণের একটা অবতার, এরা হলো এরকমভাবে বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন কারণে ভগবান তাদেরকে সে অবস্থায় তৈরি করেন। আমরা বিচার করে দেখলাম, যেমন শঙ্কর ভগবানকে যদি বলা হয় আপনি ঈশ্বরের রূপ ধারণ করুন হবে না, কিন্তু ভগবান যদি ভগবানকে যদি বলেন ভগবান আপনার মধ্যে আমি সমস্ত দেবতাকে দেখছি, যে ভগবান দেখো অর্জুনকে দেখাননি, সমস্ত ব্রহ্মাণ্ডে দেখ, সমস্ত ব্রহ্মাণ্ডে সব দেবতা সূর্য গ্রহ তারা সব আমার মধ্যে দেখ, আবার যশোদা মা যখন বলছে এই মুখটা ফাঁক কর, সবাই বলছে মাটি খেয়েছি, না না আমি মাটি খাই, খোল মুখটা, খুলে দেখেন মুখটা খোলা দেখেন গ্রহ তারা নক্ষত্র অনন্ত ব্রহ্মাণ্ড, এমনকি যশোদা মা নিজেকেও দেখছে না রে, এ কী হলো এই বাচ্চাটার মুখে কী দেখছি, ওকে ভূতে ধরেছে নিশ্চয়ই, এইরকম বিচার। অনন্ত ব্রহ্মাণ্ড নায়ক ভগবান শঙ্কর তত্ত্বকে যেভাবে আদর করেছেন ভালোবেসেছেন, আপনারা যদি অনুভব না করতে পারেন তাহলে সঙ্গে সঙ্গে সে সব বৃথা হয়ে যাবে, অর্থাৎ অপরাধ হয়ে যাবে। সমস্ত তত্ত্বকে যদি অনুভব না করতে পারে, সেই জন্য আমাদের চৈতন্য চরিতামৃতে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, সেখানে বলেছেন কি বলছেন, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, সিদ্ধান্ত বলিয়া চিত্তে না করো অলস, ইহা হইতে কৃষ্ণরাগি সুদীর মানস। শঙ্কর ভগবানের তত্ত্ব বোঝা গেল। যদি আপনি মনে করেন ইনি হচ্ছেন ভগবানের শ্রেষ্ঠ ভক্ত, সেই হিসাবে যদি জড়িয়ে আদর করেন, তার লিঙ্গকে আদির করে ধরবেন, তাকে জল ঢালবেন, তাকে বেলপাতা দেবেন, অনেক কিছু ভগবানের প্রসাদ দিতে পারেন, আর সেগুলো আমরাও পেতে পারি, আমাদের অসুবিধা নেই। কেন আমরা সদাশিবের পূজা করি। কালকে আলোচনা প্রসঙ্গে বলেছিলাম শেষে, শঙ্কর ভগবান পরমহংসশ্রেষ্ঠ, পরমহংসশ্রেষ্ঠের কোনোদিনই ক্রোধ উৎপাদন হতে পারে না, কিন্তু তারা বাইরের দৃষ্টিতে অনেক সময় লীলা করেন, জগতে মর্যাদা স্থাপন উদ্দেশ্যে তারা এই ধরনের ক্রোধকে প্রকাশ করেন। কারণ অন্যায় যদি প্রতিকার না হয় তাহলে যে যা খুশি করবে। এই জন্য শঙ্কর ভগ একটা জগতে অনেক অপসিদ্ধান্ত চলছে, তারা কেউ অনুভব করতে পাচ্ছেন না, বিভিন্ন তর্ক বিতর্ক, মারামারি, ঝগড়া ঝাঁটি, এগুলোর কোনো পরিসমাপ্তি নাই। আমি এই সম্বন্ধে আগে ওই জন্য বলেছিলাম ভাগবতী মহাপুরাণ থেকে, কেন এই লোকগুলো বাস্তব সত্যকে জানতে পারছে না, কেন লড়াই করছে নিজেদের মনে। সত্যের আলোচনা যেখানে হবে সেখানে সবচেয়ে বেশি বাধা, যেখানে সবচেয়ে সত্য, বড় সত্যের আলোচনা হবে সেখানেই বাধা। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী কত জায়গায় সত্যি কথা বলতে গেছেন, তার কথা বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, বন্ধ করুন। যে ব্যক্তি নিষ্কিঞ্চন, যার এক পয়সা তোমার সঙ্গে লেনা দেনা নাই, তার উপর তোমাদের রাগের কারণটা কি বলতে পারো? একটাই কারণ থাকতে পারে, সেটা কি, যে এই ব্যক্তি থাকার পরে আমাদের বাজার খারাপ হয়ে যাচ্ছে, এই ব্যক্তি যেই সব সত্য কথাগুলো বলে দিচ্ছে তাতে আমাদের যে দুর্বলতা সব ধরা পড়ে যাবে। আর কোনো কারণ নেই, তারা প্রমাণ করতে পারবেন না যে তার কোনো দোষ বা তিনি কিছু করেছেন। দে ক্যানট আইডেন্টিফাই ইভেন এ সিঙ্গল ইনস্ট্যান্ট, একটা কোনো ঘটনা দেখাতে পারবেন না, কিন্তু তথাপি লড়াই। একে বলে ভগবানের মায়া। সেই জন্য আমি ভাগবত আলোচনা প্রসঙ্গে একদিন 7-10 দিন আগে আলোচনা করছিলাম, যৎসক্তয়ো বদতাম বাদিনাম বৈ বিবাদ সংবাদ ভুবো ভবন্তি কুর্বন্তি চৈষাম মুহুরাত্মমোহম তস্মৈ নম অনন্ত গুণায় ভুম্নে। কি বলছেন? যার শক্তিতে শক্তিমান হয়ে বলছেন, আমার শক্তি, যার শক্তিতে শক্তিমান হয়ে এইসব ক্রিয়াকর্ম করছে তাকে মানছে না, হো তিনি আবার কে? আমার শক্তি। যৎসক্তয় বদতাম বাদিনাম, ঝগড়াঝাঁটি, বাদীগণ বাদী বিবাদী ঝগড়া করছে পরস্পর, যার শক্তিতে শক্তিমান হয়ে। যে সম্বন্ধে আমি উদাহরণ দিয়েছিলাম উপনিষদ থেকে, উপনিষদে দেবতাগণ একবার খুব ভালোভাবে জয়লাভ করলেন, কিসে? অসুরদের সঙ্গে লড়াইতে। বেশিরভাগ সময় হেরেই যান, একবার দেবতারা জিতে গেলেন, জিতে যাওয়াতে তাদের মধ্যে অভিমান এল। ইন্দ্র মহারাজ বলছেন, আমি জয়লাভ করেছি। এ বলছেন, আমি তো, আমি না থাকলে হতো? তখন ভগবান চিন্তা করলেন, এ তো পাগল হয়ে গেছে, এরা জানে না, আমাকে তো অনুভব করছে না, এরা যেহেতু দেবতা এদেরকে একটু শিক্ষা দেওয়া দরকার। কেন জগতে বিষ্ণুভক্ত ভবের দৈব অসুরস্তদ বিপর্যয় হোক, বিষ্ণুভক্ত সবসময়ই ভবের দৈব ভাব সম্পন্ন, যা অহংকার এসেছে কিন্তু দৈবভাব আছে, কিছু ভুল হতেই পারে। ভগবান তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য কি করলেন, উমা বিদ্যার গোপনে যিনি বিদ্যার পেছনে রয়েছেন, সমস্ত বিদ্যার গুপ্ত রহস্য, ভগবান কি করলেন, উমাকে দিয়ে শিক্ষা দেওয়ালেন। কি করে? উমা আবির্ভাব হলেন আকাশে, পরে প্রথমে ভগবান কি করলেন, একটা অদ্ভুত প্রাণী রূপ ধারণ করে স্বর্গের দ্বারেতে উপস্থিত হলেন। যে কোনো ব্যক্তি তাকে দেখছে বলে, এটা আবার কোথা থেকে এলো, আমাদের স্বর্গে তো এরকম ধরনের কোনো প্রাণীকে দেখিনি। খবর চলে গেল ইন্দ্রের কাছে, ইন্দ্র বললেন, একটা অদ্ভুত প্রাণী উপস্থিত হয়েছে স্বর্গে। তো বললেন, স্বর্গে তো এসব আসে না। বললো, জানি না কী ব্যাপার, আপনি খবর নিন দয়া করে, কিছু ব্যাপার হতে পারে। ইন্দ্র ওটাকে ছোট ব্যাপার উপেক্ষা করতে পারলেন না, অগ্নি হচ্ছে দেবতাদের মধ্যে ছোট, সবচেয়ে ছোট। অগ্নি সবার খাওয়া দাওয়াকে নিয়ে যান, অগ্নি না হলে সব না খেয়ে মরবে। সমস্ত দেবতাদের খাওয়ার দাওয়ার পৌঁছে দেন অগ্নি, অগ্নি যদি না থাকে সব না খেয়ে মরবে। হ্যাঁ, সেই জন্য আমি সব আলোচনা করব ষষ্ঠ স্কন্ধে ইন্দ্রের কী অবস্থা হয়েছিল না খেয়ে জলের তলায়। অগ্নি যেতে পারছে না সেখানে, আমরা যখন সোহা বলি অগ্নিতে, অগ্নি তখন নিয়ে গিয়ে এটা ইন্দ্রকে দেয়, বরুণকে দেয়, যার যার নামে ইন্দ্র আয় সোহা, ওম বরুণ আয় সোহা, এই যে যখন তখন নিয়ে গিয়ে তাদেরকে সেই যজ্ঞ ভাগ দেন। এখন ইন্দ্র প্রথমে পাঠালেন অগ্নিকে, অগ্নি গিয়ে বললেন আপনি কে? বলল সেটা পরিচয় পরে দিচ্ছি, আপনি কে? আমার পরিচয় জানেন না, জগৎবাসী সবাই জানে আমার পরিচয়, আমার নাম অগ্নি। আচ্ছা, অগ্নি আপনার নাম, কী করতে পারেন? বলে কী করতে পারি না, সমস্ত জগৎকে পুড়িয়ে ছাই করে দিতে পারি, আমি না হলে জগতে চলবে এরকম? আচ্ছা, একটা ছোট্ট একটা খড়ের টুকরো, খড় একটা ছোট্ট খড়ের টুকরো, একটা খড়কুটো সামনে রেখে বললেন আপনার যখন এত ক্ষমতা এসে একটু পুড়িয়ে দেখে দেখান তো দয়া করে। অগ্নি তখন সমস্ত শক্তি বিনিময় করলেন, সমস্ত রূপ দিয়ে বিনিয়োগ করলেন, করে এই খড়টাকে পুরাতে পারলেন খড়কুটো। অবাক হয়ে গেলেন, ইয়াবার একটা কী কোথাকার প্রাণী এলো, তার এত বড় ক্ষমতা যে আমার সামনে একটা একটা খড়ের টুকরো রাখলো, একটা কুটো, এটাকে আমি পোড়াতে পারলাম না। সঙ্গে সঙ্গে রিপোর্ট চলে গেল ইন্দ্র মহারাজের কাছে, বললেন আমি জানতে পারলাম না এ প্রাণীটা কি, কেন কি ব্যাপার? বলে এইরকম ঘটনা। বল তাই নাকি, আর তাহলে বরুণকে পাঠাও, এই তাহলে তুমি এক কাজে পবনদেবকে পাঠাও। পবনদেব চলে গেলেন, পবনদেব গিয়ে বললেন আপনি কে? সেটা পরিচয়টা পরে দিচ্ছি, আপনি কে একটু দয়া করে বলুন। বলে আমাকে আপনি চেনেন না, বায়ু না হলে কী হয়, সমস্ত জগৎকে উড়িয়ে দিতে পারি আমি, ঝঞ্ঝাবাত সৃষ্টি হয়ে যাবে, প্রলয় সৃষ্টি হয়ে যাবে, তাই নাকি? আচ্ছা, দয়া করে এই এই যে খড়ের টুকরোটা আছে, এই যে কুটোটা, এটাকে একটু উড়িয়ে দেখান। সমস্ত শক্তি বিনয় বিনিয়োগ করে পাগল হয়ে গেল খড়কুটোটাকে উড়াতে পারল। এইভাবে বরুণদেব গিয়ে রিপোর্ট দিলেন ইন্দ্র বলে সে আবার কী কথা? বলে হ্যাঁ, এরকম ব্যাপার দাঁড়িয়েছে। তখন ইন্দ্র সমস্ত যখন এইসব যে প্রতিনিধিকে পাঠালেন সব ফেইলিওর হয়ে ফিরে এলো, তখন নিজে গেলেন। ইন্দ্র যখন জিজ্ঞাসা করছেন তখন কী করলেন, তার সামনে থেকে সে অদ্ভুত প্রাণীটা অন্তর্ধান করল, ভ্যানিশ। সে আর কথা, এক্ষুনি দেখলাম জল জানত সেই প্রাণীটা উদাও হয়ে গেল চোখের সামনে দিয়ে। মহা চিন্তিত, আমি স্বর্গের রাজা, লোকে তো হাসবে, এই একটা প্রাণী উপস্থিত হলো তার পরিচয় জানতে পারলাম, আমি কেমন রাজা? সঙ্গে সঙ্গে দেখছেন ওপরে উমাদেবী আবির্ভাব হয়েছেন আকাশে। কী ব্যাপার হলো? উমাদেবী হা হা করে হাসছেন, ইন্দ্রকে বোঝাচ্ছেন ইন্দ্র তোমাদের ভিতরেতে অভিমান উৎপন্ন হয়েছিল, বিরাট অভিমান, তোমরা ভেবেছিলে নিজের ক্ষমতায় তোমরা এইসব যুদ্ধ জয় করেছ, সেই জন্য পরাৎপর পরব্রহ্ম এই প্রাণীর একটা অদ্ভুত মূর্তি ধারণ করে তোমার কাছে এসেছিল, বুঝতে পারলে কিছু? তখন উমাদেবী তাকে বিদ্যাদান করলেন, তখন সে কিছু বুদ্ধি পেল, তার আগে ইন্দ্রও ভুল করে। এরকমভাবে দেখা যায় যার শক্তিতে শক্তিমান হয়ে জগতের লোক সমস্ত ক্রিয়াকর্ম করছেন আর তাকেই সেরা মানতে পাচ্ছেন না, তা ভগবানের গুণাবেশ। এই যে গুণের গুণাবেশ অবতার শঙ্কর ভগবানের কথা আমি আলোচনা করেছিলাম, যেখানে শঙ্কর ভগবানকে আদর করতে পারবে না, তত্ত্বকে না উপলব্ধি করলে কখনোই আদর করতে পারবে না। তখন জড়জগতের লোক যখন চরস, গাঁজা, ভাঙ, সিদ্ধি, মদ এই সব দিয়ে শঙ্করকে পূজা করে, এরাও তখন ওরমভাবে পূজা করবে। আর যদি বাস্তব পূজা করতে হয় জগন্নাথের মন্দিরে, দেখবেন জগন্নাথের মন্দিরে প্রথম ঢোকবার সঙ্গে সঙ্গেই কাশী বিশ্বনাথ বসে রয়েছেন, তাকে জগন্নাথের ভোগ বেরোবার সঙ্গে সঙ্গে ফার্স্ট তাকে দিতে হবে, জগন্নাথের ভোগ বেরোবার সঙ্গে সঙ্গে প্রথম তাকে দিতে হবে কাশী বিশ্বনাথকে। কাশী বিশ্বনাথ বসে রয়েছেন ধারেতে, কখন আমার প্রভুর প্রসাদ বেরোবে পাবেন। যদি আপনারা নন্দগ্রামে চলে যান, যেখানে ভগবান শ্রীকৃষ্ণের লীলাবিলাস হয়েছে নন্দগ্রামের পাহাড়ের উপর, ওখানে দুপুরবেলা 12:30-1টার সময় দাঁড়িয়ে থাকবেন নন্দীশ্বর মহাদেবের সামনে। পাণ্ডারা পুজো দিয়ে এলো, পুজো দিয়ে এসে নন্দীশ্বর মহাদেবের সামনে, নন্দীশ্বর মহাদেব নিচে এখানে নাবতে হয়, নন্দীশ্বর মহাদেবের কাছে যেতে গেলে একটু নাবতে হয় কয়েকটা সিঁড়ি, তারপর নন্দীশ্বর মহাদেব যে সেখান থেকে লাড্ডু রুটি ঘি মাখানো সমস্ত নিয়ে এলে আমি ছুড়ে দিয়ে দিল, এনে পাণ্ডারা দিয়ে চলে গেল। আপনারা আবার তা বলে ওরম করতে যাবেন না, ব্রজবাসীরা সব পারে। ব্রজবাসীরা রুটি ভাজলো, রুটি ভাজার পর ঘি লাগিয়ে এলে লালা লেলে বললাম দেখিয়ে দিল ঠাকুর, লেখে তারা মুখ ও ভোগ হয়ে গেল। কিন্তু আমাদের এখানে লোকে তুলসী দিয়ে হ্যাঁ এরকম কীর্তন ফীর্তন করলে নিতে চায় না, কেন? ভক্তির অভাব, তাদের অন্তরঙ্গ ভালোবাসা ভগবানের সঙ্গে। আমাদের এখানে কেউ যদি তত্ত্ব বুঝে ভগবানকে কিছু ভালোবাসে তাও একটা সমীহ থাকে, একটা একটা ভয় থাকে। সেখানে কৃষ্ণের সঙ্গে কোনো ভয় নেই, কৃষ্ণের সঙ্গে ভয় নেই, কৃষ্ণকে দু চারটা গালাগাল দিয়ে তেরি কি দু চারটা গালাগাল দিয়ে দেয় পাণ্ডারা, জগন্নাথকে গালাগাল দেয়, তা বলে সাধারণ মানুষ দিতে পারবে না। ভগবানের সঙ্গে ওদের প্রেমের সম্বন্ধ ভালোবাসার সম্বন্ধ ওদের পক্ষে সম্ভব, কিন্তু সাধারণ লোকের পক্ষে সম্ভব নয়। আমরা দেখলাম তাহলে শঙ্কর ভগবানের কাছে, শঙ্কর ভগবানের কাছে এসে শঙ্কর ভগবানের কাছে সমস্ত দেবতাগণ, শঙ্কর ভগবানের কাছে সমস্ত দেবতাগণ, শঙ্কর ভগবানের কাছে সমস্ত দেবতাগণ এসে বলছেন আপনি দয়া করে এই দক্ষ যজ্ঞ হয়ে গেছে, এটাকে আপনি দয়া করে উদ্ধার করুন, আপনি রাগ করেছেন, ভালো করে বোঝালেন। শঙ্কর ভগবান বলেন আমি রাগ করি নাই, জগতে মর্যাদা স্থাপন করবার জন্য আমাকে এটা করতে হয়েছে। ঠিক এই উদাহরণটাকে নিয়ে আমি যখন জগতে এই সত্য কথাটা বলতে যাই কেউ মেনে নিতে পাচ্ছেন না। আমার বক্তব্য হলো যারা আচার্যের ভূমিকায় থাকবেন তার আচরণ করে কঠোর আচরণ মুখে সত্যি কথা বলতে হবে। তারা যদি ভালো মানুষ সেজে মুখটাকে চুপ করে থাকেন যা খুশি হোক, তাহলে সমস্ত ভক্তি সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে এবং যাবে। এখানে আমি ভালো মানুষই দেখাবার জন্য তো আসিনি, আমাকে যখন গুরুদেব দায়িত্ব দিয়েছেন গুরু বৈষ্ণব ভগবান, এই সম্প্রদায়ের সংরক্ষণ করাটা হলো আচার্যের সর্বপ্রধান কাজ। কি তারা এখন উল্টো কথা বলছে, তারা বলছেন যে আমরা কিছু বলবো কেন, আমাদের বলার দরকার নেই, যেরম হচ্ছে হোক, বড় সাধু সাধবার জন্য যে প্রচেষ্টা এটা শাস্তে এই বিচার করে নাই। শঙ্কর ভগবান পরমাংশ শ্রেষ্ঠ, তার থেকে বড় তো তুমি হতে পারবেন। তিনি যখন এইসব বিধানগুলো দিচ্ছেন জগতে মর্যাদা স্থাপন করতে হবে, আর যদি কিছু না বলে চুপচাপ থাকে তাহলে সেই বৈষ্ণবের সেই সাধুর সেই আচার্যের কোনো এক পয়সাও মূল্য নাই। যে আচার্য ভুল পথে যেতে দেখেও শিষ্যকে শাসন করবে না, সমাজকে শাসন করবে না, তার এক পয়সাও কোনো মূল্য নাই, একথা শাস্ত্র বলেছেন। আমি একথা দেবানন্দ গৌড়ের বিভিন্ন জায়গায় চিৎকার করে সিংহের মতো আলোচনা করেছি। একটা আচার্যের একটাই ডিউটি, সেটা কি না, সিদ্ধান্তকে স্থাপন করা, জগতে অন্যায় অত্যাচার, জগতে মানে ভক্তি সমাজে যে সমস্ত সিদ্ধান্ত বিরোধ সেগুলোকে স্থাপন করতে হয়, যদি সেগুলো না করে তাহলে তার কোনো এক পয়সাও মূল্য নাই, তাকে দিয়ে কিছু হবে না। ওই জন্য শঙ্কর ভগবানের এইখানে আমরা দেখলাম শঙ্কর ভগবানকে প্রার্থনা করা হলো, শঙ্কর ভগবান বললেন যে আমি কোনো দোষ দর্শন করি নাই, আমি জানি এরা অজ্ঞ অভিমানে থাকে করেছে, কিন্তু মর্যাদা স্থাপনের জন্য আজ আমি এই কঠোর শাস্তিবিধান করেছি। যজ্ঞকে আবার তিনি পুনঃস্থাপন করলেন, দক্ষ যজ্ঞ পূর্ণ হলো, কিন্তু হলে কি হবে, দক্ষ মহারাজ অনেক ক্ষমা চাইলেন, অনেক স্তুতি করলেন, কিন্তু করলে কি হবে, দক্ষ মহারাজ কোনোরকমভাবে হৃদয় থেকে একেবারে সর্বাঙ্গীনভাবে শঙ্করের চরণে পড়তে পারলেন না। বোঝা গেল কী বললাম, দণ্ডবোধ করলেন, ক্ষমা চাইলেন, সবই ঠিক, কিন্তু অন্তরের অন্তরালে একটা খিঁচ রইল, খিঁচ মানে একটা দাগ, এই আমাকে আমার যোগ্যটা নষ্ট করেছে, আমার ছাগলের মুখ হয়েছে আজকে। তার জন্য তাকে পরবর্তীকালে প্রচেতস দক্ষরূপে জন্মগ্রহণ করতে হয়েছিল। কখন? চাক্ষুষ মন্বন্তরে প্রচেতস দক্ষরূপে আবার তাকে আসতে হয়েছিল। তখন এসে যেহেতু গুরু বৈষ্ণবের চরণে যে অপরাধ তিনি করেছিলেন সেটা সম্যক রূপে অর্থাৎ পরিপূর্ণরূপে যেহেতু মার্জন পরিষ্কার হয় নাই, সেহেতু আবার সে অপরাধ করেছে নারদজি চরণ আবার, তখন শঙ্করের চরণে আবার তিনি এই জন্মে যেহেতু অপরাধটা একেবারে পরিপূর্ণরূপে মার্জন হয় নাই আবার অপরাধ করলেন। দেবর্ষি নারদকে অভিশাপ দিয়ে দিলেন, তুমি আমার ছেলেগুলোকে সব নষ্ট করছো, সব সংসারের থেকে বাইরে নিয়ে চলে যাচ্ছ, আমার ছেলেগুলোকে দিয়ে আমি সংসার করব বলে কি করলেন, শেষে অভিশাপ দিল, অসাধু তুমি একটা, তোমাকে অভিশাপ দিচ্ছ তুমি কোনো জায়গায় তিন দিনের বেশি থাকতে পারবে না। নারদজি হেসে বললেন ভালোই হলো, যত বেশি ঘুরবে সাধু তত বেশি জগতের মঙ্গল হবে, সাধু যত বেশি বিভিন্ন জায়গায় যাবে তত সে তো আর কোনো স্বার্থ নেই, তত বেশি মঙ্গল হবে, ভালোই হলো, সাপে বর। এই জন্য এখানে দেখলাম যে আমরা দশম স্কন্ধে দেখব নারদজি মহারাজ যে অভিশাপ দিয়েছিলেন নলকুবরকে, সেখানেও দেখব গোপনে উদ্দেশ্য ছিল ওদেরকে ভক্তিপ্রাপ্তি করিয়ে দেওয়া, ভক্তিপ্রাপ্তি করিয়ে দেওয়া উদ্দেশ্য ছিল, যার জন্য বৃক্ষ জনি প্রাপ্ত হওয়ার জন্য অভিশাপ দিয়েছিলেন। এখানে শঙ্কর ভগবান তার অভিমান নির্মূল করার জন্য এই অভিশাপ দিয়েছিলেন, এই হচ্ছে কথা। শঙ্কর ভগবানের কথা অনন্ত, আমি বলে শেষ করতে পারবো না, তার চরণে অনন্ত দণ্ডবন্ধতি জানাই, তিনি আমাকে সর্বদাই ভালোবাসুন, কৃপা করুন, তার কৃপাতেই বেঁচে আছি আমি। এখন এখানে আমরা মনুপুত্রী তাদের কথা আলোচনা করেছিলাম, মনু মহারাজের তিন পুত্রীর কথা আলোচনা করেছিলাম, এখন মনু মহারাজের দু পুত্রের কথা আলোচনা করব, প্রিয়ব্রত এবং উত্তানপাদ। প্রিয়ব্রত এবং উত্তানপাদ দুই পুত্র, এই প্রিয়ব্রত তিনি হচ্ছেন জ্যেষ্ঠ, কিন্তু জ্যেষ্ঠ হলে কি হবে, মনু মহারাজ যখন তাকে প্রার্থনা করলেন বাবা তোমাকে এখন রাজ্য সিংহাসন তোমাকে দেখতে হবে, আমি আর তোমার মা এবার ভজনে চলে যাব, মনু এবং শতরূপা ভজনে চলে যাবেন, ভজন তো সবসময়ই করেন, ওরা চলে যাবেন জঙ্গলে বানপ্রস্থ নিয়ে, তোমাকে সামলাতে হবে। তিনি বললেন না এইসব আমি পারব না, জগতের জঞ্জাল রাজ্য রাজধানী এসব সামলানো নানা রাজনীতির ব্যাপার এসবের মধ্যে আমি জ্বলাতে পারব না। তিনি আদেশ শুনলেন না, জঙ্গলে চলে গেলেন, আমি ভগবানের ভজন করবো এই আনন্দ পেয়েছি আমি, বলে দেখো বাবা আমি তো ভগবানের আদেশেই, ব্রহ্মা পেয়েছেন ভগবানের আদেশ, ব্রহ্মার আদেশ পেয়েছেন আমি পেয়েছি, আমি তোমাকে বলছি তুমি আমার আদেশ শুনবে না, তা না শুনবে আর কী করবো, যখন শুনবেন না তখন উত্তানপাদকে বললেন বাবা তোমাকে এবার রাজা হতো, ঠিক আছে বাবার আদেশে তিনি রাজা হলেন, আর প্রিয়ব্রত চলে গেলেন জঙ্গলে। সেসব কথা আমরা পঞ্চম স্কন্ধের আলোচনায় দেখব, প্রিয়ব্রত জঙ্গলে গেছেন, কীভাবে ভজন করছেন, তাকে কীভাবে ফিরিয়ে আনার জন্য ব্রহ্মা ওপর থেকে এসছেন, অনেক কথা। উত্তানপাদ রাজার ভূমিকায় রয়েছেন, উত্তানপাদের ভেতরেতে কোনো এমন কোনো নোংরা গুণ নাই, কিন্তু তিনি স্ত্রীজিত, স্ত্রীজিত মানে তার যে দুই পত্নী রয়েছে যে সুনীতি ও সুরুচি, সুনীতি আর সুরুচি এই দুজন তার পত্নী, একজন পত্নীর প্রতি তার হচ্ছে পক্ষপাতিত্ব, তার এত পক্ষপাতিত্ব, সুরুচি এবং সুনীতি তন্মধ্যে সুরুচি স্বামীর অত্যন্ত প্রিয় ছিলেন। এখন সুনীতি ভক্তিমতী বিনম্রভাব, এবং প্রথমে কিন্তু সুনীতিরই বিবাহ হয়েছিল, ফলে কি হবে, যার সঙ্গে মজে মন কিবা হাঁড়ি কিবা ডোম, রাজা তুমি হয়েছ তাও সাধারণ কেউ নয়, তোমার একটা বিচার ছিল দুই পত্নী সমান ভালোবাসা পাওয়া উচিত, কিন্তু জগতে এটা হয় না, একমাত্র ভগবান এবং বৈষ্ণবগণ ছাড়া জগতে এই বিচার চলে না। একমাত্র ভগবানই আছেন যিনি নিরপেক্ষ বিচার করতে পারে, বাকি যে কোনো রাজাই হোক তার পক্ষে সম্ভব হয় না একেবারে নিরপেক্ষ বিচার করা। তিনি সুনীতিকে উপেক্ষা করে সুরুচিকে ভালোবাসেন, শুধু তাই নয় সুরুচির প্রতি এত ভালোবাসা তার উতলে পড়ল সে সুনীতিকে উপেক্ষা করতে আরম্ভ করল, এ কি অন্যায় কথা। এবং সুরুচির গোলামি করতে আরম্ভ করল রাজা, করে কি করল সুনীতিকে পাঠিয়ে দিল পুরো এই রাজধানীর বাইরে কোনো একটা উদ্যান জঙ্গলের মতো সারখানে বাড়ি বলে একটা একটা গৃহ নির্মাণ করে যা ওখানে আলাদা থাক, কি দরকার দুইশো তিনে ঝগড়াঝাঁটি হবে। রাজা পাঠিয়ে দিলেন, সুনীতি রোজ চোখের জল ফেলেন আর বলেন ঠিক আছে নিশ্চয়ই ভগবানের কোনো ইচ্ছা হবে, এটা দুজনের দুটো পুত্র জন্মগ্রহণ করেছে, ধ্রুব মহারাজ হচ্ছেন সুনীতির পুত্র আর উৎকল হচ্ছেন এই এইচ এ কি বলে উত্তম, উত্তম হচ্ছেন তার পুত্র। কিন্তু নিজ পুত্রটাকে ওই যে সতীন সুরুচি নিজ পুত্রটাকে বেশি ভালোবাসে, আর ধ্রুব মায়ের কাছে যেতে চায়, ওকে আদর করে না, ও গালাগাল দেয় যা তা। একটা ছেলে তার পিতা তার কোলে যাওয়ার ইচ্ছা হতেই পারে, সবসময় যদি দেখে ছোটো ভাইটাকে কোলে নিয়ে বসে রয়েছে ওরও তো ইচ্ছা হয় একটু কোলে যায়, তখন এ কোলে যেতে দেয় না, এই না যা দূর এখান থেকে, যদি এই কোলে বসতে হয় তাহলে আমার গর্ভে আগে জন্মগ্রহণ করতে হবে তারপর তুই কোলে বসতে পারবি, যা দূর হ। ধ্রুব মহারাজ ছোট ছেলে বাচ্চা পাঁচ চার বছরের ছেলে কি বুদ্ধি, সে কাঁদতে কাঁদতে ফুঁপিয়ে ফুঁপিয়ে ওই রাজধানী ওই রাজ ওইখান থেকে বেরিয়ে এসে কাঁদতে কাঁদতে মায়ের কাছে গিয়ে বাবা কি হয়েছে তোর বললো, কিছুই কথা উত্তর খালি কাঁদছে মরে যাওয়ার মতো কান্না। তারপর লাস্টে বলছেন এরকম ব্যাপার আমাকে ওই মা আমাকে ধাক্কা মেরে করে দিয়েছে, বলছে যে যা দূর হ কোল থেকে, না বিধি বলছি কোলে বসতে পারবি না। তো মা বললেন বাবা এতে তো কান্নার কিছু নেই, দেখ একটা খুব সুন্দর শিক্ষা দিচ্ছেন, যারা এই শিক্ষাটাকে জীবনে গ্রহণ করবেন তাদের দুঃখ বলে কোনো কিছু থাকবে না। সুনীতি বলছেন বাবা দেখ সত্যি কথা বলছি তোকে, সমস্ত জীব নিজের কর্মফলটাকেই ভোগ করে থাকে, কর্মফলের বাইরে কিছু হবে না, এটা বেদের নির্ণয়, বেদেও শাস্ত্রে নির্ণয় করা আছে, বেদে উপনিষদ বিভিন্ন জায়গায় শাস্ত্রে বিভিন্ন জায়গায় নির্ণয় করা আছে, অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্মম শুভাশুভম, অবশ্যমেব ভক্তব্যম, তোমাকে অবশ্যই ভোগ করতে হবেই হবে। কি ভোগ করতে হবে? তোমার যে ক্রিয়া যে তুমি যে যে কর্মগুলো করেছো অবশ্যমেব ভক্তব্যম কৃতম কর্মম শুভাশুভম, শুভাশুভ কর্ম তুমি যা করেছো সেইগুলো তোমাকেই ভোগ করতে হবে, অন্য কেউ ভোগ করবে না। আর যদি তোমার এরকম সৌভাগ্য হয় কোনো পরভংশ অত্যন্ত তেজিয়ান গুরু বৈষ্ণব তোমাকে চরণে আশ্রয় দেন বা তুমি তার চরণে আশ্রয় পেয়ে যাও, তাহলে একমাত্র সেই মহাপুরুষের ক্ষমতা আছে তোমার যত পাপকে ভস্মীভূত করে তোমাকে সেই সব হরিনাম ভগবানের উপদেশ দিতে পারে। তার সঙ্গে তোমাকেও কমিটমেন্ট করতে হবে যে আর জীবনে কোনো রকম তুমি পাপ করবে না। আর তুমি যদি বলে ভালোই পেয়ে গেছি সুযোগ, যা যা পাপ করেছিলাম এই মহারাজ তো নিয়েই নিল আমার গুরুদেব, আরও বেশি পাপ করি, তখন কিন্তু তোমার বিপদ হবে। ওই জন্য গুরু বৈষ্ণব যখনই কাউকে কোনো রকমভাবে কৃপা করেন তার মধ্যে তাদেরকে দিয়ে শর্ত আছে আর কোনো দিন কিন্তু এরকম নোংরা কাজ করবে না। যেমন জগাই মাদাই নোংরা কর্ম করেছিল, তার তখন সেখানে বলা হয়েছিল জগাই মাদাইকে বলছেন আর যদি না করিস কোনো জন্মে তাহলে এইসব আমি নিলাম, যত অনন্ত পাপ করেছিস অনন্ত জন্মে সব পাপ আমি নিলাম। গো তখন কি বলছেন জগাই মাদাই বলে আর নরে বাপ, জগাই মাদাই বলে আর নরে বাপ, আর আমরা করব না, এবার আমরা সেবা করব। সেবা দিয়েছিলেন বারোকোনা ঘাটে, তারা ওই ঘাটেতে দাঁড়িয়ে এরকম ঝাড়ু নিয়ে বুকে ঝাড়ু নিয়ে এরকম কাঁদেন, ধামটাকে ঝাঁট দেন, আর যে কোনো বৈষ্ণব গঙ্গায় স্নান করতে আসে সাষ্টাঙ্গ দণ্ডবোধ করেন, করে কেঁদে বলেন দেখুন আমরা পূর্বে পাষণ্ড ছিলাম, আমরা জানতাম না, অজ্ঞানেতে আপনাদের অনেক কষ্ট দিয়েছি, আমাদের কিন্তু মন থেকে আর কোনো কিছু নেবেন না। তারা সমস্ত হেসে কুটিপাটি যে কি অবস্থা ছিল এগুলো ডাকাত, এর অবস্থা গৌরাঙ্গ এ কী করলেন, আশীর্বাদ করতেন। যতদিন বেঁচে ছিলেন তারা এইভাবে এই ধাম ঝাঁট দিয়েছিলেন, বৈষ্ণবগণ গুরু বৈষ্ণবগণকে দণ্ডবোধ করেছিলেন, তারা কৃতকৃতার্থ হয়েছিলেন, গৌরাঙ্গ প্রেম লাভ করেছিলেন। কাজে আমাদের যদি কেউ মহাপাপিষ্ট থেকে থাকেন তারও কোনো চিন্তা নেই, কেন এখন আমরা বিশেষ সুবিধে পেয়েছি, গৌরাঙ্গ শ্রী গৌরাঙ্গ নিজে অবতীর্ণ হয়েছেন এখানে, আমাদের কালাকাল পাত্রাপাত্র বিচার নেই, পাত্রাপাত্র বিচার আনাম ন কুরুতে ন সম ন সপরম বিখ্যাতে, এইগুলো বিচার নাই, আর তিনি বিচার না করে কৃপা করছেন, কিন্তু অপরাধ করলে কিন্তু আর তিনি ক্ষমা করবেন। ওই জন্য দীক্ষা দেওয়ার নিয়ম অনেক বিচার আছে, দীক্ষাকালে আত্মসমর্পণের সঙ্গে সঙ্গে অনেক কিছু সুবিধে হয়, তখন আমার এই জড়দেহের মধ্যে একটা রিয়াকশান, অনেক কিছু পরিবর্তন হয়, সূক্ষ্ম দেহের একটা আবির্ভাব হয় ভেতরে, অপূর্ব শাস্ত্রে বলা রয়েছে। যেমন ধরুন তাম্রম, তাম্র যেমন রসায়ন যোগে রিয়াকশান করিয়ে দিলে, রসায়ন যোগে মানে কেমিস্ট্রিতে বিকার করিয়ে দিলে সেটা সোনাতে পরিণত হবে, আমাদের বিভিন্ন পুরাণে সংহিতায় বর্ণনা করা হয়েছে, যথা তাম্রম ভবতি কাঞ্চনম, তাম্র সোনাতে পরিণত হয় রসায়ন যোগে। সেরকম কোনো ব্যক্তি যদি দীক্ষা গ্রহণ করেন, বাস্তবিক দীক্ষা, কপটতা না, এই বৈষ্ণব খুব নাম করা তেজিয়ান এ চরণ আশ্রয় আর বাস, পরে আমি যা খুশি তাই করুন, হবে না, তখন বিপদ হয়ে যাবে। হেন বলছেন আত্মনিবেদের সঙ্গে সঙ্গেই, দীক্ষা কার্যের সঙ্গে সঙ্গেই তার মধ্যে একটা অপূর্ব ভাব দেখা দেবে, সমস্ত পাপ বশীভূত করে দেবেন, গুরুদেবের সমর্থ আছে। কিন্তু দিনের পর দিন অত্যাচার অন্যায় চলবে, এটা কোনো দিন মেনে নেওয়া উচিত হয় না। এটা আমি বড় সাধু সাজবো, কাউকে কিছু বলবো না, আর সমাজ জাহান্নামে যাক, এটা সাধুর কর্তব্য না, সাধু এই জন্য জগতে আসে নাই, প্রথম কারণটি ভুল হয়ে গেছে, হয় না। যা এখন উল্টোপাল্টা নিয়ম চলছে, এখন কাকে কি বলবো। এখানে সুনীতি সুন্দরভাবে তাকে বললেন, মা মঙ্গলম তাত পরেশ মাংস্তা ভুংতে জন যত পরদুক্ষদত্ত, বলছেন মা অমঙ্গলম তাত পরেশ মাংস্তা, হে বাবা বেটা পরের অমঙ্গল চিন্তা করো না, মা অমঙ্গলম তাত পরেশ মাংস্তা, পরের দোষ দেখো না, পরের অমঙ্গল চিন্তা করো না, ভুংতে জন মানুষ সেই দুঃখটাই পায়, ইয়ৎ পর দুঃখ দস্ত, পরকে যে পূর্বজন্মে যে দুঃখটা দিয়েছে সেই দুঃখটাই এখন আমার জীবনে এসছে, এটা যদি কল্পনা করতে পারো তাহলে তোমার জীবনের এ ক্লেশটা আর থাকবে না। ওই জন্য যারা সাধুগুরু বৈষ্ণব, যারা পরমহংস নিজে ভজন নিয়ে থাকেন, ভজনানন্দী, তারা এটি চিন্তা করেন। জগতে আমরা দেখব তিরণ্ডী সন্ন্যাসের কথা, কিভাবে তাকে জগতের লোক অত্যাচার করছে, কমণ্ডল কেড়ে নিচ্ছে, দণ্ড কেড়ে নিচ্ছে, গালাগাল দিচ্ছে, ভিল মারছে, ধুলো মারছে, সারাদিনের পথে ভিক্ষা করে একটু নদীর তীরে কিছু বানিয়ে কোনো রকমভাবে জীবন রক্ষা করে প্রসাদ পাবে, সেই বাচ্চারা এসে তার পাতেতে পেছাব করে দিচ্ছে, তাকে খেতে দিচ্ছে না, কিন্তু সেই সাধু কোনোরকমভাবে উত্তেজিত রেগে যাচ্ছে না, সে সাধু চিন্তা করছেন এটা ভগবানের ইচ্ছা, ভগবান আমাকে পরীক্ষা নিচ্ছেন। কিন্তু একজন আচার্য যিনি জগতের কর্ণধার হিসাবে নিজেকে পরিচয় দিচ্ছেন, সর্বসময় তার দায়িত্ব হলো চোখ খুলে কোথায় কি আমার যে দায়িত্ব আমার রয়েছে ভক্তিরাজ্যে, সিদ্ধান্তের বিরোধ হচ্ছে, এইসব অত্যাচার হচ্ছে, কঠোরভাবে সেগুলোকে অনুশাসনের মধ্যে আনা। আর যদি মনে করুন তার ভাব হলো কি দরকার আমার বলার, যদি এরকম ভাব যদি দেখা যায় কাউর মধ্যে, তাহলে তাকে অনুরোধ করা উচিত যে আপনাকে তাহলে আচার্যের আসনে থাকা দরকার নেই, আপনি পরমাংশ হয়ে চলে যান জঙ্গলে, জঙ্গলে গেলে আপনার পক্ষে ভালো হবে, কেন আপনি তো শাসন করবেন না, আর শাসন না করলে আপনি সিদ্ধান্ত বলবেন না কিছু, বলবেন যাকে যাক থাকে থাক, বেশি করুণা দেখাবেন, কিন্তু করুণার ডেফিনিশন তো আমাদের শাস্ত্রেও আপনি যা বলছেন তা বলছে না। আপনি যেটাকে নিজে সাধু প্রমাণ করার জন্য যেটাকে আপনি প্রমাণ করতে চাইছেন যে আমি ওকে কিছু বলে সংসারে চলে যাবে কি হবে থাকে কেন, এটা তো করুণার নিদর্শন হলো না, শাস্ত্র তো এটাকে করুণা বলছে না। শাস্ত্র বলছেন কোনো বদ্ধ জীবকে, শাস্ত্র বলছেন বদ্ধ জীবকে যে কোনোভাবে কৃষ্ণ উন্মুখী করো, বদ্ধ জীবকে ভগবানের তত্ত্ববিজ্ঞান উপদেশ করো, সে যেন হরিনাম করতে পারে, সে যেন অত্যাচার অন্যায় না করে। অন্য অন্য বৈষ্ণবদের অত্যাচার করছে আর তুমি বলবে ও থাক যা যেরম আছে থাক, এটা হলো না, এটা হলো না, এভাবে বলে নাই। এই জন্য পরোপকার করুণা প্রদর্শন সেটা কখন হয়, যখন কোনো বদ্ধজীবের সংস্কারকে পরিবর্তন করে তার চরিত্র তার স্বভাব সমস্ত পরিবর্তন করে কৃষ্ণ উন্মুখী করতে পারব, তাকে বৈষ্ণব বিদ্বেষী তৈরি করব। তাই জন্য আমি বসেছি এত বড় আসনে, এই কথাটা শাস্ত্র বলা নেই। আর আমি আগে অনেক বেশ কয়েকবার বোধহয় উত্থাপন করেছিলাম এ কলিকালের অবস্থাটা শ্রীমদ্ভাগবতী মহাপুরাণে অনেক আগে থেকেই বলে দিয়েছেন, কারণ ভাগবতী মহাপুরাণ নিত্য প্রকাশিত, এ তো আর আজকের নয়। ভাগবতী মহাপুরাণ বলেছিলেন শূদ্রাহা প্রতিগ্রহিষ্যন্তি তপবেশ উপজীবিনাহা, শূদ্র ব্যক্তিগণ যারা শোকে দুঃখে অভিভূত তাদেরকে বলা হয় শূদ্র, কী করে অপরের মেরে খাবে, কী করে কাউকে ধোকা দেবে, এদের কথা ভাগবতী মহাপুরাণ বলছে, আমি বলি নাই, ভাগবতী মহাপুরাণ প্রমাণ বলছেন যে শূদ্রাহা প্রতিগ্রহিষ্যন্তি তপবেশ উপজীবিনাহা, তারা তপস্বীর বেশ গ্রহণ করবে, করে কি করবে সমাজে অত্যাচার করবে, ভিক্ষা অর্থন করে গোপনে অত্যাচার বাইরে সাধুগিরি, ভাগবতী মহাপুরাণ বলছে। শূদ্রাহা প্রতিগ্রহী, প্রতিগ্রহ কে করতে পারে, যিনি তপস্বী যিনি ভজন করেন, তিনি চুপচাপ বসে থাকবেন, কেউ এসে ভিক্ষা দিল ঠিক আছে এটা সেবায় লাগিয়ে দিল, আর অতিরিক্ত হলে দিয়ে দাও। তাহলে শূদ্রাহা প্রতিগ্রহিষ্যন্তি তপবেশ উপজীবিনাহা কথাটা মনে রাখতে হবে। আর যদি সিদ্ধান্তে ভুল হয়ে যায় বিচার করতে কে সাধু কে সাধু, তাহলে মরো এবার যাও জন্ম জন্ম ঘোরো, আমার কিছু করার নেই। আর ধর্মম বক্ষন্তি অধর্মজ্ঞা অধিরূঢ় উত্তম আসনম, যিনি অধর্মজ্ঞ ধর্ম অধর্ম সম্বন্ধে কোনো জ্ঞান নেই, উৎপটাং বুদ্ধি যেটাকে বলে, একবারে তছনছকারী বুদ্ধি, কোনো শুদ্ধ ভক্তি লাইনের বুদ্ধি এটা নয়, এটাকে স্বীকার করা যাবে না। যত অর্থবল থাকুক যত ম্যান পাওয়ার থাকুক আমরা তাতে ভীত নয়, সিদ্ধান্ত প্রতিষ্ঠিত হবে তবেই ভক্তিরাজ্যের মঙ্গল। সেখানে বলা হচ্ছে ধর্মম বক্ষন্তি অধর্মজ্ঞা, অধর্মজ্ঞ অধর্মের পথে জগৎকে পড়ে নিজেই জানে না কোনটা ধর্ম অধর্ম, কোনটা ক্যাঁ কোনটা ন্যায় কোনটা অন্যায় নিজেই জানে না, সব বোকা। শিষ্যগুলো সেরকম কিছু বুঝতে পারছে না, কোনো সিদ্ধান্ত জানে কিছুই না, খালি তর্ক বিতর্ক লড়াই পার্টি পলিটিক্স গুন্ডা হাতে রাখবো এইসব, ভক্তিরাজ্য এসব কথা বলে না। তাহলে ধর্মম বক্ষন্তি অধর্মজ্ঞা অধিরূঢ় উত্তম আসনম, উত্তম আসনে বড় বড় আসনে বসে আমি ধর্মের উপদেষ্টা বলতে এরকম ধর্ম উপদেষ্টা, আরে মশাই আগে আচরণ করো, কত ধানে কত চাল দেখো। এখন শাস্ত্র বলছেন যে ব্যক্তি নিজের জীবনে এইসব উপদেশগুলোকে পালন করে দেখেনি কত ধানে কত চাল, সেই সব ব্যক্তি উপদেশ করলে জগতের সর্বনাশ হবে। অপরীক্ষ উপদেষ্টম যত, কি বলছেন অপরীক্ষ অপরীক্ষ মানে, অপরীক্ষ মানে যেগুলো আমার জীবনে পরীক্ষা করে দেখিনি, হ্যাঁ, নট টেস্টেড ইন মাই ওন লাইফ, আমার নিজের জীবনে এগুলো আমি পরীক্ষা করে দেখিনি, কত ধানে কত চাল, অথচ তোমাকে আমি উপদেশ করছি, কত বড় সাহস মূর্খের দল। সেখানে শাস্ত্র বলছেন, বিচার করে বলছেন, অপরীক্ষ উপদেষ্টম যত জগন্নাশায় তদ্ভবে, যে উপদেশগুলো তুমি অপরকে করছো, নিজের জীবনে তুমি পালন করে দেখো নি, সেই উপদেশের দ্বারা জগতের সর্বনাশ ধ্বংস হয়ে যাবে জগৎ, তোমাদের দ্বারা কোনো মঙ্গল হবে না। এই হচ্ছে শাস্ত্রের সিদ্ধান্ত। একটা কোনো সিঙ্গেল জায়গা দেখাবেন না, যদি দেখান আমার কানটাকে কেটে ফেলব। এইসব আলোচনা কেউ করতে চাইছে না, করবে না, জগৎবাসী ভুল পথে যাচ্ছে, যাক না, আমার কী অসুবিধে, আমার তো অসুবিধে নেই তাতে, আমার তাতে বরঞ্চ সুবিধে। তাহলে সুনীতি দেবীর উপদেশে আমরা পেলাম, ধ্রুব মহারাজকে কখনোই উল্টো শিক্ষা দিচ্ছেন না, ধ্রুবকে বলছেন বাবা দেখ, কখনোই বাবু দোষ দর্শন করিস না, দোষ দর্শন করি না এটা বলেছেন, এটা আচার্যের পক্ষে এটা এই এই উদাহরণটা দিয়ে অনেকে আজে বাজে ব্যাখ্যা করেন, এই যে বলেছে আচার্য কাউ দোষ দর্শন করবে না, আরে মারা, আচার্য সত্যি কাউ দোষ দর্শন করে না, কিন্তু শাসন করে তো, পিতা কি ছেলেটা দোষ দেখে, এক থাপ্পড় মেরে দেয়, মারে না, কেন মারে, সংসদের জন্য। আর তুমি ধর্ম লাইনে ভজন ভজন রাজ্যে এসে গৌড়ীয় সিদ্ধান্তে তুমি উল্টো বিচার করছো, যেখানে চাণক্য পণ্ডিত পর্যন্ত বলেছেন পাঁচ বছর পর্যন্ত বালককে আদর করবে, পাঁচ বছর থেকে যদি একদিন বেশি হয়ে যায় তখন থেকে কড়া শাসন করো, হ্যাঁ কোথায় যাচ্ছিস কি করছিস বলতে হবে, কড়া শাসনে রাখো। আর যখনই তার বয়স হয়ে গেল কত, পনেরো বছর পেরিয়ে যাচ্ছে, ষোলো বছরের মাঝ, তখন তার বন্ধুবত আচরণ করো। এটা আমি বলছি না, অলরেডি বলা রয়েছে আগে থেকে, শিশু অবস্থা আদর করবে, যে একটু বড় হবে তখন শাসন করবে, তসমাত শিষ্য, এই জন্য শাস্ত্র বলছেন তসমাত শিষ্যা, আর কি বলছেন, আর শিষ্যকে পুত্রকে শাসন করতে হবে, দৃঢ়ভাবে বলা রয়েছে শাসন করতেই হবে, না করো নিজে নরকে যাবে, ওই সবাইকে নিয়ে নরকে যাবে, দৃঢ়ভাবে বলা রয়েছে। কাজেই গুরুদেব বা পিতামাতা শিষ্যকে যে শাসন করে, এর মধ্যে কেবল দোষ দর্শনের কোনো কথাই নাই। কেন, তুলসীদাস যে এই কথা বলেছেন, আমি অনেক সময় অনেক সভাতে এইসব ব্যাখ্যা করেছি, সদ্গুরু মিলে, সদ্গুরু মিলে ভেদ বতাবে, জ্ঞান করে উপদেশ, কয়লা কা ময়লা ছুটে জব আঁখ করে প্রবেশ। এর বেশি ব্যাখ্যায় আমি যাব না, বিভিন্ন তোলা রয়েছে বিভিন্ন স্থানের হরিকথায়, শুনে নেবেন আপনারা। এই শ্লোকেতে বলছেন যে সদ্গুরু যখন পাওয়া গেল তখন সুবিধে হলো, কি সুবিধে হলো, না সদ্গুরু বলে দেবে এই এটা করিস না, ওর কাছে যাস না, পড়ে যাবি ভজনে, পারবি না, সদ্গুরু মিলে ভেদ বতাবে, ভেদ বতাবে মানে কি, ভেদ বতাবে মানে, হ্যাঁ, ডিফারেন্স মানে পার্থক্যটা, এটা তৎ এটা অতৎ, দেখ এটা হচ্ছে ভজনের থেকে বাঁচাবে, এটা হয় এই ভেদ মানে, অনেক বলতে গেলে ভেদভাব করছে ইনি কি সাধু, এরম বলবে অনেক লোক, বলবে এই ভেদভাব করছে দেখবি সাধু, ছাগলের দল জানে না ভেদভাব করছে, কথাটা কি বলছে আগে বোঝ, কি বলছে, বলছে সদ্গুরু যদি নিজে শিষ্যকে ভেদ না বলে দেয় যে এটা তৎ, এই রাস্তায় গেলে তুই ভগবানকে পাবি, এই রাস্তায় গেলে সংসারে পড়বি, যদি না বলে তাহলে তো সদ্গুরু হলো না। আর যে পরমহংস হওয়ার এতই বড় ইচ্ছা থাকে, তার জঙ্গলে চলে যাও, সমাজে থেকো না, কেন সমাজে তোমার দ্বারা কোনো মঙ্গল হচ্ছে না, তুমি তো বলছো না কাউকে কিছু উপদেশ, সমাজে মঙ্গল হচ্ছে না তো, বলছে না কিছু, এক হয় চুপচাপ ভজন করো, আর নাহলে কিছু উপদেশ করো জগৎকে। ওই জন্য আচার্যের ভূমিকায় গেলেই তাকে সমগ্র করতেই হবে, এগুলো না করলে হবে না। এই জন্য সদ্গুরু মিলে ভেদ বতাবে, জ্ঞান করে উপদেশ, জ্ঞান যদি উপদেশ না করলো তাহলে গুরুর কোনো গুরুত্ব থাকলো না, কয়লা কা ময়লা ছোটে, কয়লার ময়লা চলে যায়, যখন আগ প্রবেশ করে, আগুন প্রবেশ করে, তখন কি হয়, কয়লার ময়লা কালো যে অবস্থাটা সেটা কেটে যায়, কয়লাটাকে দেখতে কত কুৎসিত বিচ্ছিরি, কিন্তু যখন আগুন প্রবেশ করে তখন তাকে দেখতে কী সুন্দর হয়, সোনার মতো। এটা হয় যেখানে আমরা দেখছি বড় বড় পাপিষ্ঠ ব্যক্তি এক এক মহাপুরুষের সন্নিধানে এসে নিজের জীবনকে কয়লা কা ময়লা ছুটে আঁক যাব আঁক করে প্রবেশ, এর জ্বলন্ত প্রমাণ দিয়েছেন। কেন প্রমাণ দেয়নি? প্রমাণ কত আছে। বাল্মীকি হয়েছেন কে? রত্নাকর দস্যু। কত উদাহরণ আছে এরকম, শুধু তার উদাহরণ কত উদাহরণ রয়েছে। সে ব্যাধকে পরিবর্তন করে দিলেন, কত লোককে হত্যা করেছে মেরেছে, সব সম্ভব, সদ্গুরু সব পারে ভগবানের নামেতে। তাই জন্য মা মঙ্গলম তাত পরেশ মাংস্থা ভুংতে জন যৎপর দুঃখ দস্তব, পরকে যে দুঃখ দেয় সেইটাই নিজের জীবনে আসে বাবা বলে জেনে তুমি অপরের দোষ দর্শন করতে যেও না বাবা, যা হয়েছে ভালো হয়েছে, যা থাক। আর নিজেকে যে এভাবে রাজা অবহেলার মধ্যে ফেলে রেখে দিয়েছেন, তাকে যে জঙ্গলে এরকম ফেলে রেখে দিয়েছেন ধ্রুব মহারাজকে রেখে, তার জন্য সুরুচি খালি ভগবানের কাছে কাঁদেন, ভগবানের আর কাউকে অভিযোগ জানান না। রাজ্য রাজধানীতে যত ব্যক্তি আছেন প্রজারা, তারা রাজার নিন্দা করেন, এই কি রাজার এই কী নীতি, শুরু শুরু সুনীতি কত ভালো রানী তাকে এরকমভাবে দূরে ফেলে দিয়েছে, এত ভালো ছেলে ধ্রুব, রাজ্যের মধ্যে এইসব বদনাম ছড়িয়ে পড়ছে, ধ্রুব এত বড় একটা সুন্দর ছেলে সে কাঁদতে কাঁদতে চলে গেল, তাকে কোনো বিচার হলো না। ধ্রুব মহারাজকে মা বললেন, মা মা বললেন ধ্রুব মহারাজ, মা ধ্রুব মহারাজকে বললেন, ধ্রুব বাবা দেখো সমস্ত সমস্যার সমাধান হয় যদি তুমি পদ্মপলাশ লোচনকে তুমি যদি আরাধনা করো, তাহলে পদ্মপলাশ লোচনকে আরাধনা করলে সমস্ত সমস্যার সমাধান হয়ে যাবে। মা পদ্মপলাশ লোচন কোথায় থাকে? পদ্মপলাশ লোচন বাবা জঙ্গলে থাকে, জঙ্গলে থাকে, ব্যাস ক্ষত্রিয় ছেলে, খালি ওইটা শুনে নিল জঙ্গলে থাকে, ক্ষত্রিয় ছেলে ভীত নয়, মাকে না বলে রাত্রির অন্ধকারে চলে গেল জঙ্গলে। জঙ্গলে গিয়ে চারিদিকে বাঘ ভাল্লুক সাপ কোনো ভয়ই নেই, গিয়ে এখানে আরামে রয়েছে ভজন করতে, ভজন কিছু বোঝে না, ওই বলে দিয়েছে ওখানে জঙ্গলে যে খাওয়া দাওয়া নেই কিছু নেই, পাঁচ বছরের একটা বাচ্চা। ভগবান এবার চঞ্চল, ভগবান বললেন, ভগবান নারদজিকে বললেন, নারদ এ ছেলে তো ছাড়বে না, তুমি গিয়ে দেখো, এ ছেলে শুনবে না, এ ক্ষত্রিয় ছেলে উত্তানপাদের ছেলে মনু নাতি এই জোর জবরদস্তি ভজনের জন্য জঙ্গলে এসছে, পাঁচ বছর ছেলে কিছু বোঝে না, যাও শিগগিরই ব্যবস্থা করো। নারদজি মহারাজ চলে এলেন, এসে না বাবা তুমি জঙ্গলে এসছো কেন? না আমি পদ্মপলাশ লোচনকে দেখবো। দেখবে সে আবার কী কথা, শিগগিরই বাড়ি চলে যাও, এইসব জঙ্গলে বাঘ ভাল্লুক খেয়ে নেবে, সাপ রয়েছে বাঘ ভাল্লুক কত, ও যা খুশি হোক, আমি পদ্মপলাশ লোচনকে না বার করে আমি যাবো না, আমি তার সঙ্গে কথাবার্তা বলবো, আমার সমস্যা আমি সব জানাবো। কে কিছুতেই শোনে না নারদজি, কত ভয় দেখায় কত কিছু করে, কে সে কিছুতে টলার না, দেখো তুমি একটা বাচ্চা, বাচ্চাকে মা বকেছে অপমান করে, তোমার আবার বাচ্চার মান অপমান কী আছে, যাও ঘরে চলে যাও। না আমি যাবো না, এখানেই থাকবো, এখানে খাওয়া দাওয়া নেই কিছু নেই, না খেয়ে থাকবো আমি। নারদজি দেখলে তো টলবে না, নারজি দেখলে শুনবে না কোনো কথা, এ যা বলেছে তাই করবে দৃঢ় নিশ্চয়। তখন নারজি বললো, এক কাজ করো বাবা, তুমি যখন শুনবেই না তা যাও যমুনায় স্নান করে এসো, বনম মধুবনম, সেই বনের নাম হলো মধুবন, যেখানে আমরা আপনারা যমুনা নদীকে বর্তমানে দেখতে পাবেন না, সন্দেহ হবে। ওই যমুনা নদী স্নান করে আসতে বলছি, কোথায় যমুনা নদী নেই, কোথায় যমুনা, কোথায় কত কিলোমিটার দূরে, সন্দেহ হবে। কিন্তু শাস্ত্রে বিচার আছে, যমুনার কয়েকটা ধারা প্রবাহিত হতো, তার একটা ধারা ওইখান দিয়েও প্রবাহিত হয়েছিল মধুবন। সেখানে যখন ওই শিশু চান করে এলো, চান করে আসার পর ওং নম ভগবতে বাসুদেবায় নমঃ ইত্যাদি এই মন্ত্র তখন তিনি তাকে উপদেশ করেছিলেন। এই উপদেশ করার পর তাকে বলেছিলেন, এক কাজ করো, তুমি এবার এই মন্ত্র আমি তোমায় দিলাম, তুমি এখানে বসে ভজন করো। বাচ্চা কিছুই বোঝে না, সেখানে ভজন করতে শুরু করলো। তার আগে মা যে উপদেশগুলো দিয়েছে ওগুলো অনেক মূল্যবান। যাই হোক, পদ্মপলাশ লোচনকে তুমি প্রাপ্ত হলে বাবা সমস্ত দুঃখ তোমার চলে যাবে ইত্যাদি মা বলেছিলেন। এসব শ্লোকের ব্যাখ্যা আমি করলাম না। নান্যম তাত পদ্মপলাশ লোচনাত দুঃখ ছিদম তে মৃগয়ামি কঞ্চন যো মৃগয়তে হস্তগৃহীত পদ্ময়া শ্রিয়েত রৈরঙ্গ বিমিগ্রমানয়া। বল যে তাহলে এক কাজ করো, পদ্মপলাশ লোচন ব্যতীত তোমার দুঃখ দূর করার আর কোন রাস্তা নেই, সম্ভাবনা নেই। কিন্তু তার দর্শন অত্যন্ত সুদুর্লভ, কারণ দেবাদি দেবগণ যে কমলার অনুসন্ধান করে সে কমলাবাসিনী লক্ষ্মী স্বীয় হস্তে দীপ্তুল্য কমল গ্রহণ করিয়া সর্বদা তার অনুসন্ধান করে থাকেন, তার সেবা করে থাকেন। তারপর আমরা দেখলাম এই ধরনের ব্যাপারগুলো ঘটল। সেই জঙ্গলে গিয়ে যখন উপাসনা করছেন, উপাসনা করতে করতে প্রথম যখন দীক্ষা দিয়ে গুরুদেব চলে যাচ্ছেন, আমি তোমায় মন্ত্র দিলাম এবার তুমি ভজন করো, তখন চিৎকার করে গুরুদেব একটু দাঁড়ান, কী হলো, তোমায় মন্ত্র উপদেশ করে দিলাম। বলছে যার ধ্যান করতে বললেন ভজন করতে তিনি দেখতে কেমন একটু বুঝিয়ে যান। গুরুদেব বাবা এসে পদ্মপলাশ লোচন ঠিক এমন দেখতে, এই রকম তুমি ভজন করতে করতেই হৃদয়তে দেখতে পাবে বলে বুঝিয়ে গেলেন রূপের বর্ণনা। এবার ছেলে কি করলো, ভজন শুরু করলো তীব্র ভজন, সেই সম্বন্ধে আমরা আলোচনা করব সায়ংকালীন অধিবেশনে। সেখানে আমরা দেখব যে কিভাবে এক পায়েতে দাঁড়িয়ে কিভাবে ধ্রুব মহারাজ ভজন করছেন, অপূর্ব সুন্দর, এবং ভগবানকে লাভ করেছেন। ভক্তিং মুহু প্রবহতাম তৈ মে প্রসঙ্গ ভূয়াদনন্ত মহতাম অমলাশয়ানাম জেনাঞ্জসোলবনম মুরুব্যাসনম ভবাদ্ধিম নিঃসেভবদ্গুণকথামৃতপানমত্তঃ বাঞ্ছাকল্পতরুবশ কৃপা সিন্ধু ব্যবচ পতিতানং পাবনম বৈষ্ণবভ্যো নমঃ।